الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى مهان الله প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালামের পরে আজকে তাফসীর হবে সূরাতুল লাইল সূরাতুল লাইল এই সূরা মক্কী সূরা এই সূরা প্রথমে মহান আল্লাহ তিনটি জিনিসের শপথ করেছেন ওয়াল্লাইল ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়ামা খালাকাজ যাকারা ওয়াল উনসা এই তিনটি বস্তুর শপথ করার পরে মহান আল্লাহ মানুষের কর্মতৎপরতার কথা মানুষের কর্ম প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন যে বহু মানুষ বহুমুখী তাদের কর্ম এবং কর্ম উদ্দেশ্য কর্মতৎপরতাও ভিন্ন রূপের এক রকমের কর্ম মানুষ করে না এক রকমের তৎপরতা ও রাখে না এক রকমের প্রচেষ্টাও নয় বিভিন্ন মানুষের প্রচেষ্টা বিভিন্ন রকমের তারপরে দুই ভাগে ভাগ করা হয়েছে মানুষের কর্ম প্রচেষ্টাকে দুই রকমের কর্ম প্রচেষ্টার কথা মহান আল্লাহ উল্লেখ করেছেন এবং তাদের কর্ম তৎপরতা বা কর্ম প্রচেষ্টা আমলের যা যা প্রতিদানের কথা উল্লেখ করেছেন যারা যেমন কর্ম করবে তেমন তাদের ফল হবে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াল্লাইল ইযা ইয়াগশা রাতের কসম লাইল মানে রাত ওয়াও কসমের জন্য এর আগে অনেকবারই বলেছি ওয়াল্লাইল মানে রাতের শপথ করি ইযা ইয়াগশা যখন রাত ঢেকে নি ইয়াগশা মানে ঢেকে নেওয়া অন্ধকার দিয়ে রাতের যে অন্ধকার রয়েছে এই অন্ধকার দিয়ে পৃথিবীকে ঢেকে নেই পৃথিবীকে অন্ধকারা ছন্ন করে এই অন্ধকার বা রাত অন্ধকার দ্বারা পৃথিবীকে ঢেকে নেই কখন সন্ধ্যাবেলা যখন সন্ধ্যাবেলা হয় সূর্য অস্তমিত হয় তারপরে ধীরে ধীরে পৃথিবীতে অন্ধকার খেয়ে যায় এবং তার মাধ্যমে পৃথিবী অন্ধকারে পরিণত হয় আর কিছু দেখা যায় না যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আলো না থাকত আল্লাহর দেওয়া যদি আলো না থাকত যেমন তাদের জ্যোৎস্না নক্ষত্র রাজি এছাড়া যে মানুষের তৈরিকৃত বিদ্যুৎ এবং বাতি ইত্যাদি ইত্যাদি যদি না থাকত তাহলে কোনো কিছু দেখা যেত না পৃথিবীতে ওয়াল্লাইল ইযা ইয়াগশা রাত আসলে রাত পৃথিবীকে ঢেকে নেই সেই রাতের আল্লাহ শপথ করেছেন ওয়ান-নাহার ইযা তাজাল্লা দিনের শপথ দিনের নাহার মানে দিন নাহার মানে দিন আর নাহার যদি বলা হয় কে বলতে পারেন দুটো তফাত কি নদী আরো কি কি বলছেন মনে হয়েছে বুঝি না নদী নাহার মানে নদী পদ্মা নহর নহর বলা ছোট ছোট নদী বড় নদী সব নদার নদী আমার তফাত করা হয়তো সবগুলো নাহার তাজরি মিন তাহাতি হাল আনহার নাহার ঝর্ণা কেউ বলা হয় জান্নাতের নিচে নদী প্রবাহিত বা ঝর্ণা প্রবাহিত হবে তাজরি মিন তাহাতি হাল আনহার নাহারে জমা আনহার আর এটি হচ্ছে নাহার নাহার মানে দিন হায়ের পরে আলিফ আছে তফাত আর যেটা নদী সেটা হায়ের পরে আলিফ নেই নুন হারা নাহার এইভাবে টেনে সাথে সাথে বলতে হবে চট করে তো রাত দিনের আল্লাহ শপথ করছেন কখন এজা তাজাল্লা যখন দিন আলোকিত হয় দিন যখন আলোকিত হয় তাজাল্লা তাজাল্লি মানে আলো আল্লাহ তাজাল্লা রব্বুল জাদাল আল্লাহ যখন নীলের আলো দান করলেন একটু আলো পাহাড়ের উপর চুপ পাহাড়ের উপর তাজাল্লা শব্দ সেখানে ব্যবহার হয়েছে যে আলো দাক্কা তো এই আল্লাহর নূরের আলোর একটু পড়েছে প্রভাব হয়ে পড়েছে পাহাড়ের উপর পর্বতের উপর তা তাতে কি হয়েছিল, যে আল্লাহ দাক্কা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেই পাহাড়, অখার রামুসা সায়কা মুসা ধ্বস হয়ে পড়ে গেলেন। তো তাজাল্লা সব দেখেন ওয়ান নাহারে যা তাজাল্লাহ, দিনের কসম যখন দিন আলোকিত হয়, আলোকময় হয়, দিন আলোকিত কখন হয়, যখন ফজর হয়, শুভ সাবেক ভোর হয়, যখন পূর্ব দিক থেকে আলো ছড়াতে আরম্ভ হয়, ধীরে ধীরে পূর্ব দিক ফর্সা হয়, আর তারপরে ধীরে ধীরে দেখবেন যত সময় যাচ্ছে পৃথিবী আলোকিত হয়ে যাচ্ছে। অমা খালাকা যাকারা ওয়াল উনসা, তৃতীয় শপথ করেছেন আল্লাহ, অমা খালাকা যাকারা ওয়াল উনসা, সেই শপথটি হচ্ছে তার নিজের সত্তার, নিজেরই শপথ নিজেই করেছেন আল্লাহ। অমা খালাকা যাকারা যিনি, অমা মানে যিনি, মা ইসম মসউল, অমা খালাকা যাকারা ওয়াল উনসা, এবং যিনি নর এবং নারীকে সৃষ্টি করেছেন, যাকার মানে নর পুরুষ, আর অনুসা মানে নারী মোহাম্মদ, এই অনুসা থেকে মোহাম্মদ, যিনি সৃষ্টি করেছেন নরনারীকে, নরনারীকে কে সৃষ্টি করেছেন, তো তাহলে আল্লাহ নিজেরই পছন্দ করেছেন এখানে, অমা খালাকা যাকারা ওয়াল উনসা, যিনি মুযাক্কার মুয়ান্নাসকে সৃষ্টি করেছেন, নর এবং নারীকে সৃষ্টি করেছেন, নর নারী শুধু মানুষের মধ্যে নেই, যে কোনো প্রাণী যাতে নর নারী রয়েছে, নরনারীদের যে কোনো প্রাণী যার নর নারী রয়েছে, গাছপালার নর নারী রয়েছে, জানা আছে খেজুরের গাছের নর নারী রয়েছে, কিছু গাছে খেজুর ধরে, কিছু গাছে খেজুর ধরে না, দেখেছেন না দেখেননি, অমা খালাকা যাকারা ওয়াল উনসা, তো যিনি নর নারীকে সৃষ্টি করেছেন তার শপথ, অর্থাৎ মহান আল্লাহর শপথ। তারপরে যেই কথাটি আল্লাহ বলার উদ্দেশ্যে, অকথ্য করে বলার উদ্দেশ্যে শপথ করেছেন, তা হচ্ছে ইন্না সায়াকুম লাসাত্তা, নিশ্চয়ই সায়াকুম তোমাদের কর্মতৎপরতা, সায়ন মানে মেহনত, সায়ন মানে কোশিশ পরিশ্রম, সায়ন মানে কর্ম প্রচেষ্টা বা কর্মতৎপরতা ইত্যাদি ইত্যাদি, সা মানে দৌড়ানো হয়, এই জন্য সাফা মারার মধ্যকার এই যে পথকে কি বলা হয়, সাই বলা হয়, জানেন সাই কেন বলা হলো, ওখান থেকে সাফা মারার সাই মানে মধ্যখানে যে দৌড় দিতে হয়, এই যে গ্রিন বাতি সবুজ বাতির মাঝখানে, ওটা আসল দৌড়, বাকিটা তো দৌড় নাই, শুধু সাধারণ মাদক চলতে হয়, তারপরে ওই মধ্যখানে কিছুটা জায়গায় যে দৌড় দিতে হয় একটু পুরুষদেরকে, সেই জন্য ওই সাফা মারোয়ার তওয়াফটার নাম হচ্ছে সাই, না হলে ওটি আসলে তো মানে প্রদক্ষিণ, সাফা থেকে মারোয়া যাওয়া, মারোয়া থেকে সাফা আসে প্রদক্ষিণ, কিন্তু তার নাম হচ্ছে সাই, এই জন্য সাফা মারোয়া সাইকে আরবি ভাষাতে হাদিসের ভাষায় তওয়াফ বলা হয়েছে, আবার যেমন তওয়াফ হয় তওয়াফ বাইরে সাফা আল মারোয়া, এও এই ভাষায় কেউ বলা হয়েছে, তো সাই বলা হয়, সাই মানে দৌড়ানো, লাইসালি ইনসান ইল্লা মা সা, ওখানে সাই শব্দটি ব্যবহার হয়েছে, লাইসালি ইনসান ইল্লা মা সা, কোরআন জন্য মানুষ কিছুই হাসিল করতে পারে না, তবে যার জন্য সে পরিশ্রম করে, যেমন যার পরিশ্রম তেমন সে হাসিল করবে, আপনি পরিশ্রম করে এখানে এসছেন, কাজকর্ম করছেন, ডিউটি করছেন, রুজি রোজগার হচ্ছে, কালকে থেকে ঘুমাতে শুরু করেন, ডিউটি করবো না বা দেশে চলে যান, ঘরে বসে যান, কিছু হাসিল হবে না, দুনিয়ার ক্ষেত্রেও তাই, এইরকমই দিনের ক্ষেত্রেও, ধর্মের ক্ষেত্রেও তাই, লাইসালি ইনসান ইল্লা মা সা, যেমন পরিশ্রম তেমন ফল পাবে, মসজিদে যাবেন, পাঁচাত্তর নামাজ পড়বেন, তার ফল পাবেন, নামাজ পড়বেন, আজান হলে তেমন এরকম নিয়ে থাকলেন বা রাস্তায় বসে থাকলেন, তার ফল পাবেন আপনি, লাইসালি ইনসান ইল্লা মা সা, যে যে কাজের জন্য চেষ্টা করলো, পরিশ্রম করলো, তার তো ফল পাবে, ওয়ান না সাই আহ তো সাই রাখেন, আর আবার বলা হয়েছে সাই, এবং তার মানুষের প্রচেষ্টা, মানুষের মেহনতকে কি করা হবে, সফায়রা দেখানো হবে, তার মানুষের প্রচেষ্টা, মানুষের মেহনত নষ্ট যাবে না, যা কিছু মেহনত করবেন ভালোই করেন, মেহনত আর খারাপ করেন, সফায়রা দেখানো হবে, কখন দেখানো হবে, পরকালে হিসাবের দিবসে, ইয়ামুল কিয়ামায়, কিয়ামতের দিনে দেখানো হবে, আপনি ভালো চেষ্টা করেছেন দেখানো হবে, এই যে ভালো আমল তুমি করেছিল, তুমি ভুলে গেছো, আল্লাহ বলেননি, আল্লাহর ফেরেশতারা বলেননি, লিপিবদ্ধ করে রেখেছেন, খারাপ কাজ করে ভুলে গেছেন, হয়তো অনেক কাজ করে আমরা ভুলে যাই, মনে আছে গত বছর এই মাসে এই দিনে কি করেছেন, কিচ্ছু মনে নেই, মানব জীবনের গুরুত্বপূর্ণ দু চারটি কথা, ভালো কথা দু চারটি, ভালো কথা দু চারটি, মন্দ কথা, এগুলি মনে রাখে, কিন্তু এই যে দৈনন্দিন কত কি হচ্ছে মনে আছে, কিচ্ছু মনে নেই, এমনকি গতকালকে জোহর নামাজে কোন সুরা পড়েছেন তাও মনে নেই, আছে মাগরিবের নামাজে, এশার নামাজে আপনার এমন সাল কোন সুরা পড়েছেন, ফজর নামাজে মনে আসছে, গতকালকে ঘটনা তো সব কিছু মনে রাখে না মানুষ, রাখতে পারে না। আসলে এই মেমোরিতে অতগুলো কথা থাকে না, ওই ভেদ বিশেষ কোনো কথা হয়তো আছে ঘটনা। ওমরা করেছেন, গত বছর ওমরা করেছেন, বা চার মাস চার মাস আগে ওমরা কত তারিখে করেছেন বলতে পারবেন? পারবেন না, লিখে রাখলে ডায়রি দেখতে হবে। তো কি বলছিলাম, ওয়ান নাসা ইয়াহুদ তাওফায়রা, মানুষ ভুলে যেতে পারে গুনাহ করে, অথবা নেকির কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তা নষ্ট করবেন না। ওয়ান নাসা ইয়াহুদ তাওফায়রা, তার মেহনত সে দেখতে পাবে, মানুষ নিজের মেহনত যে কিছু মেহনত করেছে দেখতে পাবে। তো আল্লাহ বলছে ইন্না সাইয়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা বা কর্মতৎপরতা লাশাত্তা বিভিন্ন মুখী বিভিন্ন প্রকারের। সত্তা শব্দটির সাতিতুনের বহুবচন আরবি শব্দ, সাতিতুন মানে ভিন্ন, আর সাসাত্তা মানে বিভিন্ন রকমের, বহু প্রকারের। নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বহু প্রকারের, এক প্রকারের নয়। এই কথাটি ব্যাপক দুনিয়ার কাজের ক্ষেত্রেও আখিরাতের কাজের ক্ষেত্রেও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আখিরাতের কাজের ক্ষেত্রে পরে আলোচনা রেখেছেন বিস্তারিত, যে কেমন দুই ভাগে ভাগ করেছেন কর্ম প্রচেষ্টাকে, দুই ভাগে ভাগ করেছেন। যদিও সেগুলিকে ছোটখাটো করে অনেক ভাগে ভাগ করা যায়, দুনিয়ার কর্ম প্রচেষ্টা মানুষের বিভিন্ন, প্রত্যেক মানুষ একরকমের কাজ করে না। আপনারা পাঁচ ভাই পাঁচজন পাঁচ রকমের কাজ করছেন, বুঝছেন না? কর্ম প্রচেষ্টা বিভিন্ন রকমের, বহুমুখী কাজ, একরকমের না। আবার সময়ের এতে সাপেক্ষে কাজ পরিবর্তন হয়ে যায়, এক সময় একরকমের কাজ করে আরেক সময় আরেক রকমের কাজ করছেন, কোন সময় চাকরি করছেন, কোন সময় ব্যবসা করছেন, এমনি সাই একমলা সত্তা বিভিন্ন প্রকারের। তাহলে দুনিয়ার ক্ষেত্রে চলে যান আখেরাতের ক্ষেত্রে বা দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের কাজ। এক শ্রেণীর লোকে আছে মাশাআল্লাহ সব সময় লেগে আছে দিনের কাজে, নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিন আর দিন, দিনের খেদমত ছাড়া কিছু বুঝে না, দিনের আমল নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, এবং তার সাথে সাথে এই দিনের দাওয়াতকে দিন পৌঁছার ক্ষেত্রে একেবারে অগ্রগামী এক ধরনের লোক। আর এক ধরনের লোক আছে কাজ করে মুসলমান, কাজ করে ব্যক্তি জীবনে করে, পারিবারিক জীবনে হয়তো করে অনেকে, সামাজিক জীবনে তেমন কিছু নেই তার, রাষ্ট্রীয় জীবনে কিছু নেই তার, অর্থনৈতিক ক্ষেত্রে হয়তো দুর্বলতা আছে, নামাজ রোজা ঠিক আছে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বলতা আছে, বিভিন্ন জীবনের ক্ষেত্রে হয়তো দুর্বলতা আছে, এবং ওই রকমের অগ্রগামী নয়, একদম বিচালে কোন রকম কিছু গুণাও হয়ে যায়, নিজের কাজও করে গুণাও হয়ে যায়। আবার আর এক শ্রেণীর লোক আছে একেবারে নিচু শ্রেণীর লোক, কর্মতৎপরতা তার পাপের ক্ষেত্রে, পাপের কাজে কোনখানে কি পাওয়া যায় সব খোঁজাবে, ব্রাহ্মণের কোনখানে কি হয় খারাপ কাজ সব খোঁজাবে তার কাছে, কোনখানে মদ পাওয়া যায়, মদ বিক্রি হয়, হ্যাঁ কোনখানে জীবন খেলা হয়, কোনখানে থাইল্যান্ডে লটারি হয়, কে করে এগুলো, কখন গান বাজানো হয়, কখন ওই বৈশাখী গান বাজানা বাংলাদেশ থেকে আসে, দেন তাদের কাছে রেকর্ড সব আছে। এমনি সাহায্যগুলো সত্তা খারাপ কাজের খোঁজ আছে, ভালো কাজের খোঁজ খবর নেই। ইসলামিক সেন্টার দিনই দাওয়াতের কাজ খোঁজ জিজ্ঞেস করেন বলতে পারবে না, জিজ্ঞেস করেন তাকে যে দিনের কাজ দামমাম শহরে বা খবরে কোন কোন জায়গায় বলতে পারবে না, কিন্তু আমাদের অনেক ভাই আছে তাকে জিজ্ঞেস করেন, কারণ বলে সব কোনো খোঁজ খবর রাখে না যে কোথায় কি পাপের কাজ আছে, কোথায় কি মদ হয়েছে, সব খোঁজ খবর রাখে না, কিন্তু খোঁজ খবর রাখে ভালো কাজ কোথায় কি হয়, দিনের দাওয়াতের কাজ হয় কোথায়, কোন কোন জায়গাতে খোঁজ রাখে, কোথায় কোথায় ইসলামিক সেন্টার আছে, দাওয়াত সেন্টার আছে, দিনের দর্শ হয়, শিক্ষা হয়, কোর্স হয় ইত্যাদি খোঁজ রাখে, কোন দিনে হয় সব খোঁজ খবর রাখে। তাহলে এমনি সায়া তোমরা সত্তা, তোমাদের কর্ম তৎপরতা বিভিন্ন প্রকারের। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কর্ম প্রচেষ্টা বিভিন্ন রকমের, একরকম হচ্ছে ভালো কাজ, আর এক রকম হচ্ছে খারাপ কাজ, এই দুই ভাই ভাগ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আম্মা মান আতা ওয়া তাকা, সুতরাং প্রথম ভালো লোকদের কথা উল্লেখ করছেন, সুতরাং আম্মা, সুতরাং মান যে ব্যক্তি আতা প্রদান করল, দিল মানে দান করল, ফরজ যাকাত দিল, তার সাথে সাদকা খয়রাত করল, গরিব একদিন বিধবার খোঁজ খবর নিল, দিল দান করে, আতা আল্লাহ দেওয়ার কথা বলেছেন, দান করল ওয়া তাকা, এবং দান করার মধ্যে যেটি ফরজ সেটি হচ্ছে যাকাত, যাকাত ওষুধ খাদ্যদ্রব্য হলে ওষুধ, আর টাকা পয়সা সোনা চাঁদি হলে যাকাত, আতা প্রদান করল, ওয়াত্তাকা এবং আল্লাহ ঘরিত অবলম্বন করল, তাকেও অবলম্বন করল, আল্লাহকে ভয় করল, দিল কি জন্য দিল, আল্লাহকে ভয় করে, এই জন্য লোক দেখানো নয়, তাহলে ওয়াত্তাকার জন্য তাকওয়ার কথা, দান করার সাথে সাথে তাকওয়ার কথা বলা হয়েছে। অনেকে তো দান করে, পত্র পত্রিকা দেখছেন যে অমুক মন্ত্রী সাহেব চেক বিতরণ করছেন, দেখছেন না, বন্যা প্লাবিত এলাকায় গিয়ে এত কোটি টাকা এত লাখ টাকার চেক বিতরণ করলেন, দেখছেন না? এই চেক বিতরণ কবে করবেন যদি তাকুয়া থাকে? আটা ওয়ার টাকা, শুধু আটা যথেষ্ট নাই, দান করা যথেষ্ট নয়। কি বলছেন আল্লাহ? আটা ওয়ার টাকা, আল্লাহর ভয়ে দিল, লোক দেখানোর জন্য নয়, আমার ইলেকশনে জিততে হবে এই জন্যই নয়, এই জন্য নয় যে আমার এলাকায় এই এলাকা থেকে আমাদের জিতে যেতে হবে, সংসদে যেতে হবে, এই জন্যই নয়। হ্যাঁ, আটা ওয়ার টাকা, লোক দেখানোর জন্য নয়, শোনানোর জন্য নয়, খ্যাতির জন্য নয়। যে লোকটি প্রদান করলো ওর টাকা আল্লাহকে ভয় করে, যা কিছু করে আল্লাহর ভয় করে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করে, যে না করলে জবাবদিহি করতে হবে আর করলে আল্লাহ কাছে পাব, আল্লাহ কাছে আশাবাদী। আশা নিয়ে ভয় এবং আশা, এই দুটি জিনিস নিয়ে আমাদের বন্ধই করতে হবে। আল্লাহর আজাবের ভয়, জবাবদিহির ভয়, যে না করলে জবাবদিহি করতে হবে, আজাব হবে, আর করলে পাবো, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে এবং ভালো জিনিসকে বিশ্বাস করলো। সাদাকা মানে বিশ্বাস করা, বিশ্বাস করা, সাদাকা মানে সত্য বলা। আর সাদাকা যখন হয়ে গেল তসদিক দিলেন, তফাৎ হয়ে গেল। আরবি ভাষা এত সুন্দর ভাষা যে আর একটি জিনিস দিয়ে একটু তফাৎ করেন তার অর্থ আলাদা হয়ে যাবে, এত ব্যাপকতা আছে আরবি ভাষায়। তো আল্লাহ বলছেন সাদাকা, বিশ্বাস করলো, বিল হুসনা, ভালো জিনিসকে, ভালো বিষয়কে, ভালো কথাকে। বিল হুসনা আল্লাহ বলেছেন ভালো, ভালো জিনিসকে বিশ্বাস করলো। ভালো কথা, সর্বোত্তম ভালো কথা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বাস করলো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এই আল্লাহর, এবার আল্লাহ ছাড়া যে সত্য মাবুদ নেই, ইবাদত করতে হবে, এই ইবাদত তরিকা কার মাধ্যমে নেব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল, আল্লাহর দূত, আল্লাহর মেসেঞ্জার। যখন আল্লাহর রাসূল, আল্লাহর দূত, তাহলে তার মাধ্যমে আল্লাহর ইবাদত শিখতে হবে, আল্লাহর ইবাদত যে পালন করতে হবে তার শিক্ষার মাধ্যমে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুল্লাহ ইউসাল্লি, আমার মতো করে নামাজ পড়ো, যেমন আমি নামাজ পড়েছি, আমার মতো রোজা রাখো, আমার মতো হজ করো, আমার কাছ থেকে হজের তরিকা শিখে নাও। যা কিছু করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই করতে হবে, ইবাদত আল্লাহর তরিকা রাসূলুল্লাহ, মনে রাখতে হবে, বুঝলে হবেন। বিদাতীরা এই কথাটি ভুলে গেছে, ইবাদত আল্লাহর করে, হয়তো আপনার চেয়ে বেশি একজন বিদাতী ইবাদত করে, কিন্তু তরিকা রাসূলুল্লাহ নয়। তরিকা কার? অমুক ওলিদ, অমুক বুজুর্গের, এটি হচ্ছে অমুক পীর সাহেবের তরিকার অগ্রিখা। জি, আমার কাছে তো পেপার এসেছে অগ্রিখা। তো এই পীর সাহেবের তরিকা রয়েছে, স্পষ্ট ভাবে লেগেছে পীর সাহেবের তরিকা রয়েছিল, আমরা কি বলে অজিফা, পীর সাহেবের তরিকা অজিফা। এই যে বিদাতিদের ত্রুটি কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ ও দ্বিতীয় অংশে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ পুরোপুরি ত্রুটি, আর আমরা ওয়ালিল্লাহিল হামদ, এবাদত শুধুমাত্র আল্লাহর, আর তরিকা শুধুমাত্র রাসূলুল্লাহ, দ্বিতীয় কোনো তরিকা নেই, কোনো তরিকা নেই, মাত্র একটি তরিকা। বিদাতিদের মধ্যে প্রথম অংশটিতে ত্রুটি আছে, শুধু দ্বিতীয়টিতে নয়, দ্বিতীয়টিতে তো ত্রুটিতে একেবারে পূর্ণ। যারা মুশরিক বিদাতি নয়, মানে মুসলিম বিদাতি, বিদাতির অর্থ প্রকার তো বুঝলেন কি না, মুশরিক বিদাতি আর মুসলিম বিদাতি। মুসলিম বিদাতি কারা? যারা বিদাত করে, আল্লাহ ছাড়া অন্যের সামনে চর্চা করে না, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে না, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে না, মানত করে না, খাসি মোরগ নিয়ে গিয়ে আল্লাহ ছাড়া অন্য সন্তুষ্টির জন্য জবাই করে না, কিন্তু তারা নতুন নতুন তরিকায় ইবাদত করে, আল্লাহ একমাত্র আল্লাহর জন্য করে, আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু নতুন তরিকায় মিলাদ করে আল্লাহ সন্তুষ্টির জন্য। বুঝতে পারছেন? সয়াবরাতে হাল্লা করে করে আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? আর এইভাবে নিয়ত উচ্চারণ করে, নামাজ পড়ে, নামাজ পড়ে আল্লাহ সন্তুষ্টির জন্য, মোনাজাত করে নামাজের পরে আল্লাহ সন্তুষ্টির জন্য। বুঝতে পারছেন? কোরআন খানি করে বাবা মা নেই তো তাদেরকে বকশাই, কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। চল্লিশে করে বাবা মায়ের জন্য, কেউ মারা গেছে তার জন্য, কুলখানি করে কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্ট হলে আমার বাবা মার এই কুলখানির মাধ্যমে বা কোরআন খানির মাধ্যমে কি হবে জানতে পৌঁছিবে। তাহলে সন্তুষ্টির উদ্দেশ্য আমার কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ রসুল, তরিকা কার নিতে হবে? শুধু রসুল, কুলখানি রসুলুল্লাহ সাল্লাম তরিকা, কোরআন খানি করে জান্নাত পৌঁছানো এটা আল্লাহ রসুলের তরিকা, সাহেবের হাল্লা তরিকা আল্লাহ রসুলের তরিকা, জন্মবার্ষিকী পালন করা বারো রজুল আহরে আল্লাহ রসুলের তরিকা, সম্মিলিত ভাবে দুরুদ পড়া অন্য মতে মিলাদ মাহফিল ইয়া নবী সালাম আলাইকা সুরফায়রির সাথে আল্লাহ রসুলের তরিকা, তার খলিফার তরিকা যদি না হয় তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ ত্রুটি, কলমাই ত্রুটি। কলমাকে ঠিক করে নিলে সত্যিকার মুসলিম হতে পারে, কলমাই ঠিক নেই আসলে। আর যারা মুশরিক মুসলমান তাদের মোহাম্মদ রাসূলুল্লাহ তো ত্রুটি আছে, না হলে শিরকে ঢুকত না। যে শিরক মিটাতে জন্য রাসূলুল্লাহ এসেছেন, সর্ব প্রকার শিরকে মিটিয়ে গেছেন, সে রসুলের তরিকা তাহলে শিরকি করে ঢুকলো, তাদের মাজার পুজো কি করে ঢুকলো? তাহলে এটা ঠিক নেই, মোহাম্মদের দ্বিতীয় টুকরো ঠিক নাই, প্রথম টুকরো ঠিক নাই। কি আল্লাহ তাআলা কেউ সত্য মাবুদ নেই, সমস্ত প্রকার এবাদত বিচার কার জন্য? আল্লাহর জন্য। মুশরিক যারা মুসলিম মানে জাতিতে মুসলিম, মুশরিক যারা কবর মাজার পূজারি কি পূজারি, তারা করে কি? আল্লাহ ছাড়া অন্যের জন্য এবাদত করে, নামাজ আল্লাহর জন্য পড়ে, দোয়াটা গফুল আজমের কাছে করে, ঠিক না? ফসল্লি রব্বিকা, আল্লাহ বলছেন আল্লাহর জন্য কি তোমার রবের জন্য নামাজ পড়ে, তোমার রবের জন্য কুরবানি করে। যখন ওরফের মেলা লাগে খাসি মরুর জবাই করে, গরু জবাই করে, গিলিয়ে গিয়ে পীর সাহেবের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, ঠিক কিনা? জি, তাহলে কলেমার ত্রুটি বুঝতে পারলাম তো, কলেমার ত্রুটিটা তো। যারা মুশরিক জাতি, জাতিতে মুসলমান মুশরিক, তাদের কলেমার দুটো অংশেই ত্রুটি রয়েছে। আর যারা মুসলিম বিদাতি মানে মুশরিক নয় মুসলিম বিদাতি, তাদের দ্বিতীয় অংশে ত্রুটি রয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ। দুই ক্ষেত্রে ত্রুটি মুক্ত হতে হবে, তাহলে মুসলিম সত্যিকার হওয়া যাবে, না হলে এই বিদাতি দ্বিতীয় প্রকার হলেও শেষ পরিণাম কিন্তু জাহান্নাম। কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত গুমরাহি, আর গুমরাহি পরিণতি হচ্ছে জাহান্নাম। তো কি বলছিলাম, যে যে ব্যক্তি কি করলো, ওয়াসাদাকা বিল হুসনা, বিশ্বাস স্থাপন করলো হুসনা সুন্দর কথার উপর, হুসনা হাসান থেকে, হাসান মানে সুন্দর, হুসনা সুন্দর কথার উপর, সুন্দর বিষয়ের উপর, সুন্দর কাজের উপর। যেগুলো সুন্দর সুন্দর কাজ আল্লাহ এবং রাসূল যা বলেছেন সবগুলো সুন্দর নয়? নামাজ সুন্দর কাজ, রোজা রাখা সুন্দর কাজ, হজ করা সুন্দর কাজ, উমরা করা সুন্দর কাজ, যাকাত দেওয়া সুন্দর কাজ, ইত্যাদি যত ভালো কাজ আছে সুন্দর কাজ, যত হারাম কাজ আছে সেগুলো থেকে বেঁচে থাকা সুন্দর কাজ, একজন লোক সিগারেট খায় না সুন্দর কাজ, এমনি তো মানুষ সুন্দর মনে করে, দুজন লোক আপনার সঙ্গে, একজন সিগারেট খায় একজন খায় না, তাকে সুন্দর বলবেন আপনি? বেশ ভালো মানুষ, কোনো মিশা নেই। একজন পাপিষ্ঠ মানব হলেও, এমনকি একজন অমুসলিম হলেও বলে লোকটি কত সুন্দর, কোনো নিশা নেই লোকটি, ঠিক কিনা বলেন? আর একজন অমুসলিম বলবে যে লোকটি কত, কোনো নিশা নেই, তাহলে ভালো তাকে বলছে যে যেন ওকে ভালো বললেন। মানুষের প্রকৃতিতে ভালোর চাহিদা আছে আসলে, আর এই ভালোর চাহিদাটিকে সুন্দর করে আগে বাড়ানোর জন্য হচ্ছে দিনে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাদাকা বিল হুসনা, ভালো বিষয়কে বিশ্বাস করলে এবং তা পালন করলে, যখন বিশ্বাস করে পালন করে, নামাজ ভালো বিষয়, রোজা হজ যাকাত ভালো বিষয়, ইসলামের পাঁচটি ফরজ ভালো বিষয়, ছয়টি বিষয় বিষয় বিশ্বাস করতে হবে, ইমানের আরকান ভালো বিষয়, সুতরাং বিশ্বাস করলো ওয়াসাদাকা বিল হুসনা, বিশ্বাস করলো হুসনা। সুতরাং যে ইমানের যে ছয়টি স্তম্ভ আছে, আল্লাহর প্রতি ইমান, আলহামদুলিল্লাহ মালাই ফেরেশতাদের প্রতি ইমান, রাসূলদের প্রতি ইমান, তারপরে কিতাবের প্রতি ইমান, আর কি তাকদীরের প্রতি ইমান, পরকালের প্রতি ইমান, এই যে ছয়টি বিষয় সদকা দিয়ে হুসনা, তাহলে এই কি হুসনা? সুন্দর জিনিস, এই জন্য আল্লাহ এবং রাসূল বিশ্বাস করতে বলেছেন এই ছয়টি জিনিসকে ইমানের আরকান। আর সদকা দিয়ে হুসনা ফাসান ওয়াসির লিল ইউসরা, আল্লাহ বলছেন যে যারা প্রদান করলো, আল্লাহকে ভয় করলো, ভালো বিষয়কে বিশ্বাস করলো, তাদের জন্য আমি সহজ পথকে আরো সুগম করে দেবো। ফাসান ওয়াসির হু, ইউসর মানে সহজ করে দেওয়া, আর ইউসরা মানে সহজ, সহজ পথকে আরো সুযোগ করে দেবো। তাহলে দিনে ইসলামের পথ হচ্ছে সহজ, আর সেই পথকে তার জন্য আরো সহজ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সহজ করে দেওয়ার অর্থ আল্লাহ তৌফিক দেবেন, আরো মজা লাগবে তাকে ভালো চলতে, ফজর নামাজ পড়তে মজা লাগবে, রাত 12টা ঘুমিয়ে দিতে করে, তারপরে ফজর ভোর 3টা আড়াইটা উঠতে কত মজা লাগবে, আরো যদি ইমান বেগুলো খায় তারপরে রাত 12টায় উঠিয়ে তাহাজ্জুদ পড়তে থাকে, আরো মজা লাগবে তাকে, বুঝতে পারছেন? তো যত ভালো হবে, যত ইমান এবং তাকওয়া বাড়বে, তত বেশি সে ইমান ইসলামের স্বাদ পাবে, দিনে বিধি বিধান পালন করার স্বাদ পাবে, তবে তাকে আরো ভালো লাগবে। এই হচ্ছে অর্থ এই আয়াতটি, যে আল্লাহ সহজ পথে তার জন্য আরো কি করে দেবেন, সহজ উপর করে দেবেন বা সুগম করে দেবেন, কষ্ট হবে না, কষ্ট তো কষ্ট মনে করবে না, ঠান্ডা পানিতে উজু করতে কষ্ট মনে করবেন, গরম পানিতে উজু করতে দুপুরের সময় কষ্ট মনে করবেন না, এখন জোহরের সময় উজু করবে একটা গরম পানি, আল্লাহ সহজ করে দেবেন কার জন্য? এই যে কয়েকটি গুণ আল্লাহ তিনটি গুণ বলেছেন, আতা অত্তাকা অসদ্দাকা বিল হুসনা, তাদের জন্য পক্ষান্তরে দ্বিতীয় শ্রেণীর মানুষের কথা, যেহেতু আল্লাহ বলেছেন তোমাদের কর প্রচেষ্টা বিভিন্ন প্রকারের, দ্বিতীয় প্রকারের মানুষের কথা শুনে আল্লাহ বলছেন আম্মান বাখিলা, তবে হ্যাঁ যারা কি করলো, বখিলি করলো, কৃপণতা করল, তারপণ্য করলো যারা, ও আম্মান বাখিলা, যারা তারপণ্যতা করলো, অস্তাগনা এবং নিজেকে অভাবমুক্ত মনে করল, কৃপণতা। ওখানে ছিল প্রদান করা, দিল, জাকাত দিল, দান খেরাত করলো, এতিম বিধবাকে দেখাশোনা করলো, গরিব অসহায় অনাথকে দেখাশোনা করলো, খরচ করলো, ব্যয় করলো আল্লাহর রাহে, তাছাড়া নিজেদের ফরজ দায়িত্ব রেখে সেই ক্ষেত্রেও খরচ করলো, ছেলে মেয়েদের প্রয়োজনীয় খরচ দিল, এগুলো হচ্ছে প্রদান করার মধ্যেই স্বামী। এ করে কি না, কৃপণতা করে, যেখানে খরচ করে খরচ করে না, আল্লাহর রাহে খরচ করে না, জাকাত প্রদান করে না, এতিম বিধবা দেখাশোনা করে না, পাড়া প্রতিবেশীদের খেতে পায় না, আর সে উচ্চমানের জীবনযাপন করছে, আশেপাশের কারো খোঁজ নেই বাকিলা, সে কৃপণতা করলো, অস্তাগনা এবং নিজে অবমুক্ত মনে করল। বা ইস্তাগনার অর্থ হচ্ছে যে অমুখাপুখী হওয়া, কারো মুখাপুখী নেই আমি, গ্রামে সে হচ্ছে অলিন বলা, পয়সা আছে, সবকিছু আছে, ভঞ্জন আছে, গ্রামের গরিবরা খেতে পাচ্ছে না, মরে যাচ্ছে, কারো খোঁজ খবর দিচ্ছে না, কি জন্য যে তার তাদের মুখাপুখী নাই, কোনোদিন তাদের প্রয়োজন নেই, কি প্রয়োজন তাদের, বিবাহিত প্রয়োজন নেই তাদের, মরে গেলেও প্রয়োজন নেই, অনেক লোক আছে আমার, আর সব পয়সাতেই কাজ হবে আমার, তখন মুক্ত মনে করলো নিজেকে, বা অবক অবকপক্ষী মনে করলো নিজেকে, কারো মুখপক্ষী নিজেকে মনে করে না, মহতাজ মনে করে না, অস্তাগনা। যত কাছের বিধর্মী যাদেরকে আল্লাহ ধ্বংস করে না তাদের অবস্থা এরকমই ছিল। কারণের কথা দেখেন, কারণ কি ছিল, এই দুই গুণ তার মধ্যে ছিল না। মূসা আলাইহিস সালামকে বললো যে দেখো মূসা, তুমি দোয়া করো দাও তোমার আল্লাহর কাছে, যদি আল্লাহ আমাকে ধন সম্পদ খুব বেশি দেয় না তাহলে তোমার সাহায্য করবো, আমি তোমার ধর্ম গ্রহণ করবো। মূসা আলাইহিস সালামের আত্মীয় ছিল সে, কারণ ইন্না কারণা কানামিন কওমে মূসা, মূসা আলাইহিস সালামের জাতীয় বংশের লোক, এই কারণ বাবা আলিম, যখন আল্লাহ ধন সম্পদ দিল সে বাবা আলিম, সীমা অঙ্গন করলো, বাড়াবাড়ি শুরু করলো, বাখেলা, কৃপণতা করলো, যা ওয়াদা করেছিল তা করলো না, ধন সম্পদের ক্ষেত্রে হস্তাগনা, নিজেকে মনে করলো যে মুখাপেক্ষহীন, কারো মহতাজ মুখাপেক্ষী নাই, এখানে আল্লাহ ধ্বংস করলেন। এই ব্যবস্থা রাউন আমার কাছে, আমি সুপার পাওয়ার, আমার কাছে সবকিছু আছে। আজকের যুগে যারা ওইরকম তাদের অবস্থা এরকম, যেখানে দিতে হয় সেখানে দেয় না, যেখানে দান করতে হয় দান করে না, আর নিজেকে মনে করে অভাব মুক্ত, কারো মহতাজ মুখাপেক্ষী মানুষে। ফাইজাবাদুল হুসনা, আর সবচেয়ে বড় কথা কি করে, ভালো কথাকে ভালো বিষয়কে মিথ্যা মনে করল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মিথ্যা মনে করল। আমি বলেছি যে হুসনা মানে শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু হুসনার যে ব্যাপক অর্থ আছে তার সবচেয়ে যেটি বড় অর্থ সেটি হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু ও ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, কোনো ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণীত হবে না। ভালো বিষয়কে বিশ্বাস করলো, কিন্তু সমস্ত ভালো বিষয়ের মূল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ফাসানায়াসসিরুল উসরা, তার জন্য আল্লাহ কি করে দেবেন, কঠিন পথকে সহজ করে দেবেন, মুশকিল পথকে সহজ করে দেবেন। মুশকিল পথ মানে জাহান্নামের পথ, জাহান্নামের পথকে তার জন্য আল্লাহ সহজ করে দেবেন, জাহান্নাম কোথায় এসে যাবে, তাকে জেনারেলিকার ভালো লাগবে, তাকে শির কুফুরি করতে ভালো লাগবে, তাকে মদ খেতে ভালো লাগবে, তাকে যত খারাপ কাজ আছে দুনিয়াতে ভালো লাগবে, জাহান্নামের পথে চলতে ভালো। সাতান ইয়াসির বলিল ওসরা, ওসরা ইসরা আর ওসরা, ইয়া আর আইনের তফাত, ইয়া আর আইনের তফাত, ইসরা মানে সহজ আর ওসরা মানে মুশকিল কঠিন। আমরা যখন ছোট ছোট কায়দা বাগদাদি বা কোরআন শরীফ শুরু করতাম, তো আমাদের তো মক্তবে ছোট ছোট মাদ্রাসাগুলিতে আমাদের কিছু দোয়া পড়ে তো, ওই দোয়াতে কোনো হাদিস নেই, কিন্তু ওই দোয়াটি চলে আসছে মানে খুব পুরনো যুগ থেকে, এই দোয়া পড়ে আমাদেরকে ওই কোরআন বা কায়দা শুরু করে তো, জানেন দোয়াটি, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিন বিল খায়র। আর আমাদের সব কারি সাহেবরা মনে করে যে হাদিস শরীফের দোয়া হবে, হাদিস শরীফের দোয়া নয় অবশ্য, যদি অর্থ ভালো করলে অসুবিধা নেই, কিন্তু ভাববেন না যে তিনি আমি কবি শুনে দোয়া বা কোরআনই দোয়া, রব্বি ইয়াসসির হে আমার রব, হে আমার আল্লাহ পালন করতা, ইয়াসসির সহজ করে দাও, যদি আছে ইয়াসসির ইয়া দিয়ে আরম্ভ, ইয়াসসির সহজ করে দাও, ওয়ালা তো আসসির কঠিন করে দিও না, তো আসসির আইন দিয়ে, ওয়ালা তো আসসির কঠিন করে দিও না, অতমিন বিল খায়র কল্যাণের সাথে সম্পূর্ণ করা, অতমিন বিল খায়র। আর আমাদের দেশে যারা কায়দা আর ওই আমপারা শুরু করে কোরআন শুরু করা, এবারে বৃষ্টি নিয়ে আসতে হবে, মিষ্টি বাতাসা কিছু নিয়ে আসতে হবে, না হলে শুরু করা হবে না, ওটা তো করার না রব্বি শাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এটা হচ্ছে কোরআনে মূসা আলাইহিস সালামের দোয়া। মূসা আলাইহিস সালামের জবান একটু এ ছিল, আর ছিল জবানে, কথা বললে একটু আর সৃষ্টি হতো, তোতলা জবান ছিল, তো তিনি দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কালা মিসালে তিনি বলেন রব্বিশরাহলি সদরি, আল্লাহ আমার বক্ষকে উন্মুক্ত করে দাও, আমার বক্ষকে উন্মুক্ত করে দাও, অন্তরকে খুলে দাও, ওয়াইয়াসসিরলি আমরি, সহজ করে দাও আমার কাজকে। দাওয়াতের কাজে বেরোচ্ছেন, নবী হয়েছেন, আল্লাহ আমাকে নবী বানালে আর আমার ভাষা পরিষ্কার নয়, কথা বলবো তো অস্পষ্ট হবে, মানুষ তো বুঝবে না, রে বলে কি বুঝিনি, যে বক্তা হবে সে কি বলছে, যদি সে তার ভাষায় যদি প্রকাশ না পায়, স্পষ্ট না হয়, তো শ্রোতা কি বুঝবে, ঠিক না? দোয়া করলেন তিনি, আল্লাহ আমাকে তো দাওয়াতের কাজে তুমি পাঠিয়ে দিলে, দোয়া করতে লাগলেন, আমরি আমার কাজকে সহজ করে দাও, ওয়াহলিল উকদাতাম মিন লিসানি, আমার জবানে গিরা লেগে আছে, গ্রন্থি লেগে আছে, গ্রন্থে গিরা লাগলে যাতে করে মুশকিল হয়, যে যেমন মুশকিল হয় ঠিক তেমনই মুশকিল হচ্ছিল তার কথাবার্তা বলতে, আর সৃষ্টি হতো কথাতে। তো ওয়াহলিল উকদাতাম, আল্লাহ গিরা গ্রন্থিকে খুলে দাও, মিন লিসানি আমার জবান থেকে, জিভ থেকে, ইয়াফকাহু কওলি, যাতে করে আমার কথা লোকেরা বুঝতে পারে, লোকেরা বুঝতে পারে, আচ্ছা মুখস্থ এই দোয়া খুব বেশি বেশি করবেন, এবং এই দোয়ার সত্যি ফল আছে, ফল আছে, আন্তরিকতার সাথে এখলাসের সাথে পড়বেন। প্রথম প্রথম যারা কথা বলতে লাগে মজলিসে খুব ভয় লাগে, এই জামানা হয়ে আমরা অতিক্রান্ত হয়েছি, মানে অতিক্রম করেছি এই জামানাকে, খুব ভয় লাগে, এমন কাঁপন শুরু হয় ভিতরে, আর তার সাথে সাথে ঘাম বোয়া শুরু হয়, শীতের দিনও ঘাম চলে আসে, মাথার গাম পায়ে পৌঁছে যায়, কিন্তু দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কাছে ইখলাসের সাথে সব দূর হয়ে যায়, সব দূর হয়ে যায়, রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ভাষা যদি জড়তা থাকে, অস্পষ্টতা থাকে, অনেক সময় ভাষা বলতে গিয়ে জড় হয়ে যায়, একটা ভাষা আরেকটাকে চড়ে গেলে তো হলো, যেমন লিখতে গিয়ে কম্পিউটারে বিশেষ করে দেখবেন প্রিন্টার অনেক সময় এরকম করে, আমাদের সাথে ধোকা দেয়, আরে একটা কথায় আরেকটাকে চড়ে যাচ্ছে, কত হচ্ছে বারবার প্রিন্ট করছে, আরেক একটা অক্ষর আরেক উপরে চড়ে বসে আছে, অথচ দূরে দূরে দূরে রেখে থাকে, ভালো করে দিচ্ছে না তুই দূরে আছে, তারপরে তো এই মানুষের কথা তো এরকম হয়, হ্যাঁ হর মহল অসুবিধা হয়ে যায়, তবে একটা আরেক উপরে চড়ে যায়, তখন অস্পষ্ট হয়ে যায়, আসলে তো এরকম হলে অস্পষ্ট হয় কম। তো সাতান ওসরা, যারা কি করবে, কৃপণতা করবে, নিজেকে মনে করবে কোনো অভাব নেই, কারো মুখাপেক্ষ নয়, এবং ভালো বিষয়কে, ভালো কথাকে মিথ্যা মনে করলো, দিন ইসলামকে, দিন ইসলামের বিধি বিধানকে মিথ্যা মনে করলো, অস্ত্রা কঠিন পথকে তার জন্য সহজ করে দেবো, তাকে খারাপ কাজ ভালো লাগবে, খারাপ কাজই ভালো লাগবে, আল্লাহ তফিক দেবেন না ভালো কাজে তাকে, অমায়বনি আনহমাল ইয়া তারাদ্দা, আর এই লোক যখন ধ্বংসে পতিত হবে, তারাদ্দা মানে ধ্বংসে পতিত হওয়া, ধ্বংসে যখন পতিত হবে তখন তার ধন সম্পদ তার কোনো কাজে আসবে না, অমায়বনি কাজে আসবে না, মা ইগুনি, মা মানে না, ইগুনি মানে কাজে আসা, ইগুনি আনহ, মা আগনা আনহ মালু আমার কথা পড়েছেন না তাব্বাতি আদাতে, তার ধন সম্পদ এবং তার উপার্জিত বস্তু তার কোনো কাজে আসেনি, আবু লাহাবের এখানে বলা হচ্ছে অমা ইগুনি আনহ মালু, তার ধন সম্পদ কাজে আসবে না, এরা তারাদ্দা যখন ধ্বংসে পতিত হবে, যখন জাহান নামে নিক্ষিপ্ত হবে, তারাদ্দা বলা হয় আরবি ভাষাতে ওপর থেকে পড়ে যাওয়াকে, পাহাড় থেকে কে পড়ে গেল, যে তারাদ্দা ছাদের ওপর থেকে পড়ে গেল, তারাদ্দা বলা হয়, তো জাহান নামে যা নিক্ষিপ্ত হবে এইভাবে হবে, ওপর থেকে জাহান নামে নিক্ষিপ্ত হবে, যখন জাহান নামে নিক্ষিপ্ত হবে, ধ্বংসে পতিত হবে, তখন তার ধন সম্পদ কাজে আসবে না, যখন জাহান নামের অর্ডার হয়ে যাবে বিচার নিকাশে, সেই দিন যখন ফেল করবে, জাহান নামের আদেশ হবে, তখন ধন সম্পদ কাজে আসবে না, পৃথিবীর অভাব মুক্ত মনে করেছিল দুনিয়ার ধন সম্পদ কোথায় গেল, কোনো কাজে আসবে না, রাজত্ব কাজে আসবে না, ধন কাজে আসবে না, জন কাজে আসবে, ইন্নে আলাইনা আলাল হুদা, তারপরে মহান আল্লাহ বলছেন যে আমার দায়িত্ব হচ্ছে মানুষকে সঠিক পথ প্রদর্শন করা, হিদায়ত করা আমার দায়িত্ব, আল্লাহ এই দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দায়িত্ব দিয়েছেন, নবী করিম সুন্দরভাবে এই দায়িত্ব পালন করেছেন, ইন্নে আলাইনা আলাল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পালন করেছেন, মা গ্রন্থ আল কোরআন দান করেছেন, ইন্না আলাইনা লাল হুদা, হিদায়তের জন্য এই কিতাব হিদায়ত, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়ত কিতাব, হিদায়ত হিদায়তের কিতাব আল্লাহ নাযিল করে দিয়েছেন, গাইডবুক সুন্দর গাইডবুক আল্লাহ নাযিল করে দিয়েছেন, ইন্না আলাইনা লাল হুদা, আমার দায়িত্ব হচ্ছে সঠিক পথ দেখিয়ে দেওয়া, কোনগুলি কাজ ভালো কোন কাজগুলি খারাপ এ কথা স্পষ্ট করে দেওয়া আল্লাহর দায়িত্ব, আল্লাহ করে দেননি, নামাজ পড়া ভালো কাজ পাঁচ অক্ত, রোজা রাখা ভালো কাজ, শ্যাম পালন করা রমজান মাসে, জাকাত দেওয়া ভালো কাজ, আপনি দশ সপ্তাহ আড়াই টাকা দেবেন গরিব মিসকিন দরিদ্রের জন্য ভালো কাজ, জীবনে একবার হজ করবেন আপনি, আপনার আধ্যাত্মিক উন্নতি হবে, দিন দিনের ফায়দা হবে ভালো কাজ, আপনি আরো মাতা পিতার সেবা করবেন ইত্যাদি ইত্যাদি, আপনার যতগুলি কাজ রয়েছে শরীয়তের বিধিবিধান করণীয় তা করবেন ভালো কাজ, আল্লাহ গাইড করেছেন, পর্দা করা ভালো কাজ তাই পর্দার আল্লাহ আদেশ করেছেন, বুঝতে পারছেন, দিনের দাওয়াত দেওয়া নিজেকে ভালো করে এবং অন্যদেরকে ভালোর দিকে আহ্বান করা ভালো কাজ তাই আল্লাহ তার আদেশ করেছেন দিনের দিকে আহ্বান করা দাওয়াত দেওয়ার, সৎ কাজের উপদেশ দেওয়া ভালো কাজ, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা ভালো কাজ তাই আল্লাহ তার আদেশ করেছেন, এইভাবে আল্লাহ রাব্বুল যত গুণাগুলি আছে সেই গুণাগুলি খারাপ পাল, সুতরাং সেই ক্ষেত্রে আল্লাহ স্পষ্ট করে হিদায়ত দান করেছেন, জেনা করবে না খারাপ কাজ, চুরি করবে না খারাপ কাজ, জুয়া খেলবে না খারাপ কাজ, মদ্যপান করবে না খারাপ কাজ, ইত্যাদি ইত্যাদি যতগুলি খারাপ গুণা রয়েছে, কাউকে খুন করবে না বড় খারাপ কাজ, অন্যায় কাজ, জুলুম করবে অত্যাচার করবে না, কারো বেমানি করবে না, আত্মসাত করবে না, ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ আল্লাহ হিদায়ত করে দিয়েছেন, গাইড করে দিয়েছেন, ইন্না আলাইনা লালহুদা, এমন কিছু ভালো কথা নেই যে আল্লাহ বলেননি এবং আদেশ করেননি, এমন কোন খারাপ জিনিস নেই যা থেকে আল্লাহ সতর্ক করেননি, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আলাইনা লালহুদা, আমার দায়িত্ব হচ্ছে মানুষকে পথ প্রদর্শন করা, দেখি ওয়াইন্না লানা আলাল আখিরাতি ওয়াল উলা, এবং আমার জন্য হচ্ছে পরকাল এবং ইহকাল, প্রথম পরকালকে আল্লাহ বর্ণনা করেছেন আখেরা মানে পরকাল, আর উলা মানে প্রথম হয়, প্রথম মানে পরকালের প্রেরণা যেটা উলা মানে দুনিয়া, তো আমি হচ্ছি মালিক দুনিয়া এবং আখেরাতের, এর ভাব অর্থ হচ্ছে আমি হচ্ছি মালিক কিসের, ইহকাল পরকাল, মহান আল্লাহ ইহকাল পরকালের মালিক, সারা পৃথিবীর মালিক আল্লাহ, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে পরকাল কেমন হবে তার মানে কেমতের দিবসের মালিক আল্লাহ, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কোন কেউ জান্নাত জাহান্নামের মালিক নয়, এমনকি নবীর কেউ জান্নাত জাহান্নামের মালিক নয় যে ইচ্ছা করলে কাউকে জান্নাত দিয়ে দিতে পারে, ইচ্ছা করলে কাউকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারে, মালিক তাহলে পীরেরা আমার মুরিদকে ছেড়ে বয়াত করলে আমি আত্মবাদেরকে ছেড়ে আমি জান্নাতে যাব না, তোমাদেরকে নিয়ে যাব, হ্যাঁ মালিক এই আয়াতকে অস্বীকার করা নেই, ইন্না লানা লিল আখিরা ওয়াল উলা, পরকাল এবং ইহকালের মালিক মহান আল্লাহ মাত্র। আচ্ছা এখানে একটি প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পরকাল থেকে আগে বয়ান করলেন অথচ দুনিয়া আগে, এই দুনিয়া ধ্বংস হওয়ার পরে তারপরে কেয়ামত কায়েম হবে, তাহলে কেয়ামতের কথা আল্লাহ পরলৌকিক জীবনের কথা আল্লাহ প্রথম বলছে, ইন্না লানা লিল আখিরা, আল্লাহ এরকম বলতেন ইন্না লানা লিল উলা ওয়াল আখিরা, এরকম বলতেন প্রথম দুনিয়া তারপর আখিরাত, কেন বর্ণনা করলেন গুরুত্বের জন্য, ঠিক আছে এটা ঠিক আছে, ভুলে না যাও, ঠিক আছে আপনার কথা, আর কিছু আরেকটি কথা আছে সেটি হচ্ছে এই যে দুনিয়াতে ছোটখাটো রাজা আছে, দুনিয়াতে ছোটখাটো রাজা আছে, প্রত্যেক দেশে প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, রাজা বাদশাহ আছে, ফেরাউন যখন মিশর রাজা ছিল মিশর আমার বলতো না মিশর আমার ভাগিল আনার প্রেগ্রিমেন্টটা দেখো আমার এই যে সিংহাসনের নিচে দিয়ে যে নর বইতে রয়েছে এই দেশ আমার আমি এর মালিক, তাহলে দুনিয়াতে মালিকানার দাবিদার আছে কিছু, যদিও তাদের মালিকানা সীমিত এবং অসহায় মালিক, যখন মালাকুল মত এসে রুহটা কবজ করে নিয়ে যায় তখন কত অসহায় অবস্থা, হাইরে মালিক হাইরে রাজা হাইরে বাদশাহ, কোথায় গেল তোমার সিংহাসন, কোথায় গেল রাজত্ব, কোথায় গেল তোমার অট্টালিকার প্যালেস, প্রতিটি শহরে শহরে সব থেকে গেল আর খালি হাতে কাফনে চলে গেল তুমি, ঠিক কিনা বলো, আছে কেউ যে বিগত মানব জাতির ইতিহাসে যত রাজা ধীরা যায় এসছে কেউ আছে, কেউ নেই, সবাই চলে গেছে, আর যারা আছে বর্তমানে এবং আগামীতে আসবে তাদেরকেও চলে যেতে হবে, তারপরেও ভাবতে পারে যে আমরা তো মালিক, হ্যাঁ এত বড় একটা স্টেটের মালিক, এত বড় দেশের মালিক, আমেরিকার মালিক আমি, অমুক দেশের মালিক আমি, অমুক দেশের মালিক আমি, এই দাবি করতে পারে, কিন্তু কাল কিয়ামতে যে আল্লাহ রাব্বুল আলামিন মালিক হবেন সেই মালিক হচ্ছেন একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এই ছোটখাটো মালিকও কেউ হবে না, সামান্য কোনো জিনিসের মালিকও কেউ হবে না, না নবী না রসুল না ওলি না ওলিয়া, কেউ মালিক নেই সেখানে, এ কথার বলিল কি কোরআনে আল্লাহ বলেছেন, লেমানিল মুলকু ইয়াউম, কাল কিয়ামতে যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে কিয়ামত কায়েম হবে বিচার হিসাব নিকাশের জন্য আল্লাহ বিরাজমান হবেন, বলবেন লেমানিল মুলকু ইয়াউম, আজকে রাজত্ব কার, আল্লাহ বলেন লেমানিল মুলক আল ইয়াউম, আল ইয়াউম মানে আজকে, মুলক মানে রাজত্ব, লেমান মানে কার, আজকে কার রাজত্ব আছে, আছে কেউ কোন দেশের মালিক রাষ্ট্রপতি কোন জবাব আসবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সেই দিন লিল্লাহিল ওয়াহিদুল কাহার, একমাত্র সেই আল্লাহ যিনি আল ওয়াহিদ এক এক, আল কাহার যিনি সর্বজয়ী, যিনি সর্বজয়ী, শুধুমাত্র এক মালিক থাকবেন সেই দিন, কারো কোনো মালিকানা চলবে না, থাকবে না। পৃথিবীতে এই ছোটখাটো মালিকরা নিজেকে মালিক মনে করে বসে আছে, বা অনেকে অহংকারে রয়েছে, অনেকে এমন অহংকার করে যে আল্লাহর সামনে অহংকার করে আল্লাহর এবাদত বন্দেগী করে না, জুলুম করে আল্লাহর বান্দাদের উপরে, যারা তাদের থেকে দুর্বল তাদের জুলুম অত্যাচার করছে, এক দেশে আরেক দেশের উপরে এসে আক্রমণ করলো, সেই দেশকে পৃথিবীর ম্যাপ থেকে উড়িয়ে দিল, বা সেই দেশে এসে নির্যাতন করলো, জুলুম করলো, করছে, যেহেতু সে মনে করে যে অবমুক্ত আমার অসুবিধা নেই, আমি যদি একে মেরে দিই তো কেউ আমাকে জিজ্ঞেস করেন নি, এই দেশকে আমি সাপ করে দিই তাহলে আমার আর কেউ কেউ করেন নেই, আমার প্রতিশোধ আমার নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল, এই জন্য আখিরাতকে প্রথম বর্ণনা করেছেন, পরকালের কথা প্রথম বর্ণনা করেছেন, ওয়া ইন্না লানা লাল আখিরাত ওয়াল উলা। আর আরেকটি কারণ আছে, সেটি হচ্ছে অলঙ্কারযুক্ত কারণ, অলঙ্কারগত কারণ। কোরআনে কারিমে সুন্দর অলঙ্কার রয়েছে, দেখেন কত সুন্দর অলঙ্কার রয়েছে, ওয়াদ্দুহা নাবাল্লাইলি ইযা ইয়াশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, প্রত্যেকটি আয়াতের শেষে কি আছে, খাড়া যাবার, ইয়ার সাথে কি আছে, খাড়া যাবার, যেটাকে আমরা আমাদের দেশে খাড়া যাবার বলি। দেখেন ইন্না আলাইনা লাল হুদা, এখানেও খাড়া যাওয়ার আছে ইয়ার উপর, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, এখানেও ইয়ার উপর খাড়া যাবার, প্রত্যেক যে আয়াতের শেষে কি আছে, আলিফ, মানে খাড়া যাবার থেকে আলিফ বলা হয়, আলিফ আছে, উলা ফানগার তকুম নারান তারাজা লা ইয়াতলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযাবা ওয়া তাওয়াল্লা ওয়া সাযাম্মাহা আল আতকা আল্লাযী ইউতি মালাহু ওয়া তাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আ'লা ওয়া লা সাওফা ইয়ারদা। প্রত্যেকটি আয়াতে আছে না, আছে না, দেখেন ভালো করে। হ্যাঁ, যদি আল্লাহ এইভাবে বলতেন উলা মানে দুনিয়ার পথে দিকে আগে বর্ণনা করে আখেরাকে পরে নিয়ে আসতেন, তাহলে এটি ভেঙে যেত, ঠিক থাকতো না, ওয়া ইল্লা ওয়া ইন্না লানা লাল উলা ওয়াল আখেরা, তো বলতে চাই মারবি তা সেখানে বলতা হয়ে যেত, আলিফার থাকতো না, ঠিক না, প্রায় সুরাতে এরকম আছে, দেখেন সাথে পড়ে দেখুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম, যদিও নুন নেই কিন্তু হিম আছে, হ্যাঁ আছে, কাছে মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। কোরআনের যে চ্যালেঞ্জ ছিল গত মঙ্গলবার আলোচনা করেছে, এই চ্যালেঞ্জ মজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মজা আল কোরআন, সবচেয়ে বড় মজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত মর্যাদা, এবং আল্লাহ রাসূল ইন্তেকালের পরেও এই মর্যাদা কেমন পর্যন্ত বাকি থাকে, কোন নবীকে এরকম মর্যাদা দেওয়া হয়, নবী ইন্তেকাল করেছে মর্যাদা তার শেষ হয়ে গেছে, আর নেই মর্যাদা পৃথিবীতে আছে, ঈসা আলাইহিস সালামের মর্যাদা পৃথিবীতে আর আছে কিছু, অলৌকিক কত কিছু, মুসা আলাইহিস সালামের মর্যাদা কিছু আছে, কিচ্ছু নেই, কিন্তু শেষ হয়ে গেছে, তাদের জামানাতের যুগ শেষ হয়েছে, শেষ হয়ে গেছে, কিন্তু নবী করিম সাল্লামের এই মর্যাদা সবচেয়ে বড় মর্যাদা আল কোরআন কেমন পর্যন্ত থাকবে, কোন শক্তি এই মহাগ্রন্থ আল কোরআনের মর্যাদা আরো কর্তৃক ধ্বংস করতে পারবে না, কপিগুলোকে শেষ করে দিলেও কোরআনকে মুছে ফেলতে পারবে না, পারবে, লক্ষ লক্ষ মুসলিম হাফেজ রয়েছে ছেলেরা, আট বছর দশ বছর বারো বছর ছেলে কোরআনের হাফেজ রয়েছে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং এই দায়িত্ব বাস্তবায়ন করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাযিল করেছি এর হেফাজত আমি করব, আল্লাহ বলছেন, কোরআন যদি ছাপানো বন্ধ করে দেওয়া যাবে না, কোরআন ছাপানো যাবে না, কোরআন মেটাতে পারবে না, মেটাতে পারবে না, হাফেজ হেফাজত করাবে, কোরআনের কপির প্রয়োজন নেই, একজন হাফেজ বাচ্চাদের হেফাজত করাবে, শেষ করতে পারবে না, কেমন করছে কোন শক্তি, আজকে ইহুদি শক্তি উঠে পড়ে লেগেছে, আল ফুরকানুল হক তৈরি করেছে, আমেরিকার ছত্র ছায় ইহুদিরা একটি বই তৈরি করেছে যার নাম হচ্ছে আল ফুরকানুল হক, নাম দিয়েছে আল ফুরকানুল হক, আর সেই বইটি তৈরি করেছে তারাই লিখেছে ইন্টারনেটে এসছে যে এই বইটি স্পেশালি তৈরি করা হয়েছে মুসলিম দেশের জন্য, এই যে পঞ্চাশটি অধিক মুসলিম দেশ আছে না, এই মুসলিম দেশগুলিতে বাই ফোর্স তাদের সিলেবাস পড়াতে হবে, বিশেষ করে যে মিশনারি স্কুলে মুসলিম ছেলেরা পড়েছে তাদেরকে বাধ্যতামূলক এটি একটি তাদের সিলেবাসে থাকবে, তারা তৈরি করেছে কোরআনের বিকল্প, আর কোরআন পড়ানো যাবে না, যেহেতু কোরআনের জেহাদ জেহাদের কথা রয়েছে, কোরআনে এই কাফেরের কথা রয়েছে, তো মুসলিম কাফের ভাগ রয়েছে না, ওসব কিচ্ছু নেই, আর জেহাদ জেহাদ নেই, সব শেষ, এই বই কপি হয়ে গেছে, আরবিতে হয়ে গেছে এবং বিভিন্ন ভাষায় এর অনুবাদ চলছে ইহুদিদের পক্ষ থেকে এবং ইসলামের শত্রুদের পক্ষ থেকে, এবং বড় বড় শয়তান শক্তিগুলি এতে মানে মদত দেওয়াচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, মুসলিমরা দাঁড়াক আর নাই দাঁড়াক আল্লাহ অন্য জাতি তৈরি করবেন। এই জাতি মুসলিম যদি ছেড়ে দেয় আল্লাহ আরেকটি জাতিকে আল্লাহ মুসলিম তৈরি করবেন। এর লক্ষণ হচ্ছে ওই দেশগুলি পশ্চিমা দেশে, পশ্চিমা দেশে তাদের ঘর থেকে ইহুদি খ্রিস্টানদের ঘর থেকে কালমা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পাক্কা মুসলিম হচ্ছে। আমাদের কয়েক ভাই যারা ওইসব দেশে ইউরোপ আমেরিকা থেকেছেন তারা বলছেন যে শ্বেতাঙ্গ পশ্চিমা তারা আমাদের দেশের ভারতীয় নয় যে তারা গিয়ে ওখানে নাগরিক হয়েছে, সেই দেশের লোক কনভার্টেড মুসলিম, মুসলিম হয়েছে কালমা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইহুদি খ্রিস্টান, এবং তারা ফজর আজানের পূর্বে অনেক পূর্বে তাহাজ্জুদের সময় মসজিদ খুললে এই জন্য মসজিদের গেটে এসে লাইন লাগিয়ে আছে। যারা দেখেছেন এই দৃশ্য লন্ডনে, প্যারিসে এবং আপনার আমেরিকাতে, কানাডাতে, তারা এইসব কথা আমাদের কাছে বর্ণনা করেছে। আলহামদুলিল্লাহ দিনের হেফাজত আল্লাহ এভাবে করবে, তাদের ঘর থেকে বের করে নিয়ে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন দিনের হেফাজতের জন্য বাহিনী। আল্লাহ মুসলিম জাতিকে বলছেন তোমরা যদি অবাঞ্ছিত হয়ে যাও, তোমরা যদি সত্যিকার মুসলিম না থাকো, ইসলাম থেকে ফিরে যাও, ফিরে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে বাদ দিয়ে আল্লাহ অন্য একটি জাতিকে নিয়ে আসবেন যাদেরকে সত্যিকার মুসলিম করবেন। তারা হলো তাহাজ্জুদ গুজার, তারা হলো ফজর নামাজের পাবন্দি কর্মওয়ালা, তারা ফজর নামাজের আগে আজানের আগে মসজিদে উপস্থিত থাকবে। তোমরা লায়া কোনো অংশা লাগুন, তারা তোমাদের মতো অবাঞ্ছিত হবে না, তারা সত্যিকার মুসলিম হবে। সূরা মুহাম্মদ তাফসীরে বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আমি হচ্ছি মালিক ইহকাল পরকালের, ফানজারতুকুম নারান তারাব্বা, তারপর আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সতর্ক করে দিয়েছি এই হিদায়াতের মাধ্যমে, এই গাইডের মাধ্যমে, আল কোরআনের মাধ্যমে, নবীকে প্রেরণের মাধ্যমে, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে প্রেরণ করে, আনজার তোকুম, তোমাদেরকে সতর্ক করে দিয়েছি। আনজারা মানে সতর্ক করে দাও, সাবধান করে দাও, নার আমি এমন এক আগুন থেকে যা প্রজ্বলিত, জ্বালানো আগুন রয়েছে, দাও দাও করছে যে আগুন, সে আগুন থেকে আমি সতর্ক করে দিচ্ছি। রাম তারাব্বা না ইয়াতলাহা ইল্লাল আশকা, সে আগুনে প্রবেশ করবে না, লায়াতলাহা, লাহ না, ইয়াতলা মানে প্রবেশ করা, হা মানে তাতে, লায়াতলাহা সেই প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে না, ইল্লাল আশকা হতভাগা ছাড়া, আশকা যে একেবারে বদ প্রকৃতির মানুষ, হত ভাগা যে সে ব্যক্তি, শাকিউন থেকে আস্তা, শাকি মানে বদ প্রকৃতির মানুষ, আর এর ভিতরে হচ্ছে সাইদ, সাইদ মানে সৎ মানুষ, ভাগ্যবান মানুষ এবং সৎ মানুষ, আর শাকি মানে বদ প্রকৃতির মানুষ, আস্তা যে বদ প্রকৃতির মানুষ সে জাহান্নামে যাবে। তাহলে বদ প্রকৃতির মানুষকে যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করলো তার একটি অংশ অথবা দুটি অংশ মনে রাখবেন, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মনে রাখবে দুটি অংশ, ঠিক না, দুটিকে অস্বীকার করলো শাকি মানে যারা কাফের, আর যারা একটি অংশ অস্বীকার করলো মানে দ্বিতীয় অংশ অস্বীকার করে হয়তো কিন্তু পালন করলো না, মানে বিদাতি যারা জাহান, এই জন্য তো বলা হয়েছে যে বিদাত এর পরিণাম কি হাদিস, এই জন্য যাহা শাকি সে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যারা বাস্তবায়ন করলো না, শুধু বিশ্বাস করলো আর বাস্তবায়ন করলো না, যেমন বেনামাজি মুসলিম মনে করেন, কেন জাহান্নামে যাবে, এই জন্য যাবে যে আল্লাহ তাআলাকে এলাহ নেই তো ইবাদত করো, আল্লাহ তাআলাকে সত্য মাবুদ নেই তো ইবাদত করতে, তো মা সর্বোত্তম ইবাদত নামাজ না পড়ে মুসলমান হয়ে যায় না। সুতরাং যদি নামাজ না পড়ল তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন তো করলো না, শুধু বিশ্বাস কাজে আসবে না, বিশ্বাসের সাথে প্রমাণ দিতে হবে, বিশ্বাসের সাথে প্রমাণ দিতে হবে, আর সবচেয়ে বড় প্রমাণ এবং সর্বপ্রথম প্রমাণ হচ্ছে যে প্রমাণটি পেশ করতে হয় সেটি হচ্ছে নামাজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম গ্রহণ করত তখন তাকে কি করতেন, প্রথম নামাজের আদেশ করতেন। একাধিক হাদিস আছে এক্ষেত্রে, অনেক হাদিস আছে, একজন এসে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, বললাম আমি কালেমা পড়েছি, মাযা ফারাদাল্লাহু আলাইয়া, আমার উপর কি ফরজ, কি ফরজ, বুখারী শরীফের হাদিস, নবী সাল্লাম কি বললেন, তখন কি বলে, খামসু সালাওয়াতিন ফিল ইয়ামি ওয়াল লাইলা, রাত দিন 24 ঘন্টায় খামসু সালাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত 17 রাকাত ফরজ বাধ্যতামূলক, মুসলমান হওয়ার জন্য 17 রাকাত নামাজ পড়তে হবে, মুসলমান হওয়ার জন্য সুন্নত পড়ো, কামেল মুমিন হবে, আরো পূর্ণাঙ্গ মুমিন হবে, কিন্তু 17 রাকাত নামাজ না বলে মুসলমান হওয়া যায় না, প্রমাণ দিলে না তুমি মুসলমান পায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইলাহা ইল্লাল আশকা, যে ব্যক্তি বদ প্রকৃতির মানুষ সেই এই জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহি কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে মিথ্যা মনে করল, বদ প্রকৃতির শীর্ষস্থানীয় ব্যক্তি কে? বদ প্রকৃতির অনেক ক্যাটাগরি আছে, অনেক স্তর আছে, খারাপ মানুষ যারা তাদের অনেক স্তর আছে, তার মধ্যে যারা শীর্ষস্থানীয় বদ প্রকৃতির আস্থা তাদের কথা আল্লাহ বলছেন আল্লাযী কাযযাবা, যে মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা মনে করলো, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মিথ্যা মনে করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা মনে করলো, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস অনেকে আছে, আল্লাহ ছাড়া তো সত্য মাবুদ নেই বিশ্বাস করে, এবং দেবী দেবতার পূজাও করে না, ঈসা আলাইহিস সালামের পূজাও করে না, সুলিরও পূজা করে না, হয়তো ওজাইরের পূজা করে না, শিরক করে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা যখন আছে যে ভাই এটিও তো মেনে নাও, যেমন ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, মূসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাসূল, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তিনি সারা বিশ্বের জন্য এসেছেন, আমার সান্নাকা ইল্লা কাফাত আল-লিন্নাস, সারা বিশ্বের মানবতার জন্য তাকে পাঠানো হয়েছে, কালো হোক আর সাদা হোক, আফ্রিকান হোক, ইউরোপিয়ান হোক, পশ্চিমা হোক, পূর্বের হোক, যেখানকারই হোক না কেন, সবার জন্য, আরব হোক, অনারব হোক, সবার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোরআন দিয়ে পাঠানো হয়েছে। সুতরাং তোমরাও আল্লাহর অস্তিত্ব মেনে নাও, মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বিতীয় অংশটুকু না ওটি মানতে রাজি হন, আল্লাযী কাযযাবা, যে মিথ্যা মনে করল, ওয়াতাওয়াল্লা, এবং বিমুখ হয়ে গেল, মুখ ফিরিয়ে নিল, যখন বললে মুহাম্মদ রাসূলুল্লাহ মেনে নাও, না না না না ওটা না, ওটা না, হবে না, অথবা নামাজের কথা বললে নামাজ পড়েন, যান আপনি পড়েন, আপনার কাজ আপনি করেন, বলেন অনেকে যে দেখছি যে আমার কিছু করতে পারবে না, তখন এইরকম জবাব দেবে, যান যান আপনার কাজ আপনি করেন, আর নাহলে আমাকে বলবে না, আর এইরকম কত কথা যে আমাদের কাছে অভিযোগ আসে যে নামাজি মুসলমানদের পক্ষ থেকে, জাতিতে মুসলমান গোস্ত খাওয়া, গরুর গোস্ত খাওয়া মুসলমান সবাই, তো এইরকম কথা বলে না, আপনার কাজ করেন আপনি, না ইলাহা ইল্লাল্লাহ, যা মনে হচ্ছে কষ্ট দিচ্ছে তাকে, অত কিছু জাহান্নামের কাছে জাহান্নাম থেকে তুমি বোঝাতে চাইছো তোমার এই ভাই, তোমার দিনী ভাই, তার কষ্ট হচ্ছে যে তুমি জাহান্নামে যাবে, এই জন্য তোমাকে জাহান্নাম থেকে ওঠাতে চাইছে, আর তুমি জান জান আপনি আপনার কাজ করেন, না নাহলে অবরদার বলবেন না, বলবেন না আমাকে, তুমি তোমার কাজ করো, আর যদি ভয় থাকে, ভয় থাকে তাহলে আচ্ছা আসছি আসছি, তারপরে এলেন, যদি ভয় হয় যে না একে যদি বেশি বলি তাহলে অসুবিধা হতে পারে, যেমন এই দেশে, এই দেশে ধর আমাদের আমাদের মতো লোক নামাজ, আমরা রাস্তাঘাটে যাচ্ছি, লোক বসে আছে, এই নামাজ পড়েন, হয় উঠে গেল, যদি একটু ভালো মানুষ হয়, একটু ভালো মানুষ হয়তো লোকটা তো উঠে গেল, দিয়ে হয়তো নাম মসজিদ দিকে টান দিল, মনে হচ্ছে একটু টান দিলে গেল কিনা আল্লাহ জানে, অনেক হয়তো গেল বা যাচ্ছি, আর যদি নিয়ত না থাকে মাথাটা ঢুকিয়ে দিল আসছি, যাবে না, উঠে অন্যদিকে টান দিল, বুঝতে পারলেন, আল্লাহ যে কাজ যাবে ওয়াতাওয়াল্লা, তাওয়াল্লার তফসিস, বিমুখ হয়ে গেল, পিঠ ফিরিয়ে দিল, মসজিদ থেকে পিঠ ফিরিয়ে দেওয়া, নিজের কাজ সকাল থেকে পিঠ ফিরিয়ে দেওয়া, ওয়াতাওয়াল্লা, বহাল আটকা, তবে জাহান্নাম থেকে বাঁচবে কারা, এতক্ষণ তো বলা হলো জাহান্নামীদের কথা, জাহান্নামী যাবে কে, তাহলে আশকা মনে রাখবেন, সুরায় বলা হয়েছে আশকা যে মানে বদ প্রকৃতির মানুষ, হতভাগা সে জাহান্নামী যাবে, আর বাঁচবে কে যাবে জাহান্নাম থেকে, জান্নাতে কে যাবে, আশকার বিপরীত হচ্ছে আটকা, আটকা মানে আল্লাহ ভেরু, আল্লাহ ভেরু তাকুয়া থেকে, তাকুয়া মানে আল্লাহকে ভাই করা, আর আটকা মানে আল্লাহকে যে অতি বেশি ভয় করে, আটকা ওয়াসাই জান্না বহাল আটকা, এবং অবশ্যই দূরে রাখা হবে জাহান্নাম থেকে আটকা, আল্লাহ ভীরু আল্লাহকে যে ভয় করে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা যায়, জান্নাবা মানে দূরে রাখা, জান্নাবা মানে দূরে রাখা, এই জন্য সহ বছর দোয়া তে কি আছে কে জানে, সহ বছর দোয়া আপনার একদম না, সহ বছর দোয়া কাজে দেয় এই যে এখন তিন চারটে আরো কম, রব্বেশ রাহালি জানালো যে আপনাকে সহ বছর দোয়া জানান মুশকিল, সহবাসের দোয়া না জানলে শয়তান শুরু খেয়ে যাবে, মনে রাখবেন, কোন রহস্যময় তাদের কথা না, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সহবাসের দোয়া যদি কেউ যদি না পড়ে সহবাসের করবে তাহলে শয়তান অংশ নেবে, তাকে শয়তানের ভাগ থাকবে, তাকে শয়তানকে ভাগ দেবেন, খবর দেন না, মুখস্থ করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মনে রাখবেন শয়তান আপনার অথবা আপনার স্ত্রীর অথবা আপনার ছেলে মেয়েদের ক্ষতি করতে পারে এই দোয়া না পড়লে, আর দোয়া পড়লে হাদিস আছে ফাইন কুদ্দিরা বাইনাহা ওয়া লাদিন, এই দোয়া পড়ে যদি সহবাস করে আল্লাহ যদি তাদের ভাগ্যে কোনো ছেলে রাখে, মায়ের রাখে, সন্তান রাখে, লাম ইয়াযুররুহু শয়তানু আবাদা, শয়তান কোনো দিনে ওই ছেলে মেয়ের ক্ষতি করতে পারবে না, দিনে শয়তানে করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শয়তানা ওয়া জান্নিবিস শয়তানা মা রাযাকতানা মিম্মা নাজ, এগুলি তো ভুল আপনাদের আছে, যে বললে একজন মিম্মা রাযাকতানা মা রাযাকতানা, ভুল ভাবে মুখস্থ করে রাখবেন না, যেটুকু করবেন ভালো মুখস্থ রাখেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা, আল্লাহর নাম নিয়ে আরম্ভ করছি, আল্লাহ জান্নিবনা শায়তান, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো, জান্নিবনা আমাদেরকে দূরে রাখো, জান্নাব মানে দূরে রাখো, ওই যে ওয়াসাই জান্নাব, আরবি জানা থাকলে কত ফায়দা, এখানে জান্নাবহা দূরে রাখা হবে জাহান্নাম থেকে, কাকে, আতকা মুত্তা থেকে, আর ওখানে আল্লাহুম্মা জান্নিবনা শায়তান, আল্লাহ শায়তানকে আমাদের থেকে দূরে রাখো, ওয়া জান্নিবিশ শায়তানা মারা রাখতানা, এবং শয়তানকে দূরে রাখো ওই সব ছেলে মেয়ে থেকে আমাদের, যা আমাদেরকে দান করবে, যা আমাদেরকে দিয়েছে বা দেবে, তা থেকে শয়তানকে দূরে রাখো, যাতে করে শয়তান আমাদের ক্ষতি না করতে পারে স্বামী স্ত্রী, অথবা আমাদের ছেলে মেয়েদের ক্ষতি না করতে পারে, গর্ভের ক্ষতি না করতে পারে, গর্ভ ধারণ করতে পারে, আটকাকে আটকার গুণ বর্ণনা করে, যেমন ওখানে আটকার গুণ বর্ণনা করা হলো যে মিথ্যা প্রতিপন্ন করে এবং পিঠ ফিরিয়ে নেয়, বিমুখ হয়, এখানে আটকা যে আল্লাহ গুরুকে, আল্লাহ গুরুর গুণ আল্লাহ রাব্বুল আলম বর্ণনা করছেন, ইউতি মালাহু, যে ব্যক্তি ধন সম্পদ দান করে থাকে, মাল মানে ধন, ইউতি মানে দান করা দেওয়া, যে ব্যক্তি ধন সম্পদ দান করে, কি উদ্দেশ্যে দান করে, ইলেকশনে জয়ী হওয়ার জন্য, হ্যাঁ খ্যাতির জন্য, আমাদের সে ওয়াজ মাহফিলে দান হয়, দান কালেকশন হয় ওয়াজ মাহফিলে, যদি দোয়া না করে বক্তা সাহেব সুর সাইরে দিয়ে, তাহলে আর দান করবে না, আর নারায় তকদির তো দিতে হবে, খুব যাবে নাম নিয়ে, ও এত টাকা দান করলো নারায় তকদির, এই দিতে হবে, তারপরে ওর নামটা ভালো করে প্রচার হতে হবে, এই আকাঙ্ক্ষা যদি থাকে তাহলে আটকা নয়, আটকা কাকে আল্লাহ বলছেন, ইউতি মাল্লাহ, দান করে কি জন্য, এটা জাক্কা, নিজেকে পাক পবিত্র করার জন্য, আত্মার শুদ্ধির জন্য, আত্মাকে পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, নিজের এতজাক্কা মানে শুধু আত্মাই নাই, একটি তার এতজাক্কা মানে নিজের ধন সম্পদকে পাক পবিত্র করার জন্য, যাকাত দান করছেন কি জন্য, ধন সম্পদ হারামে যাতে করে সংমিশ্রিত না হয়ে যায়, হারাম থেকে যেন মুক্তি থাকে, তাহলে নিজের ধন সম্পদকে পাক করার জন্য, এটা যাক্কা নিজের আত্মার পরিশুদ্ধ হয়ে যাবে, নিজের মনকে পাকৃত করার জন্য, দেখেন মন উদার থাকে, মানুষ যখন দান করে মন উদার হয়, মন বড় হয়, মনে রাখবেন যত বেশি দান করবেন মন তত বেশি উদার হবে, আর যত বেশি কৃপণতা করবেন মন সংকুচিত হবে, টাকা কমে যাবে, 10 টাকার নোটটা ভাঙিয়ে দেবো, 50 টাকার ভাঙিয়ে দেবো, 100 টাকার নোট ভাঙিয়ে দেবো, আর 500 টাকা হলে তো ভাঙানির ব্যাপার হবে না, তা থেকে ঠিক না, এই হচ্ছে কৃপণতা, তো ধন সম্পদ দিতে হবে কি উদ্দেশ্যে, এটা জাক্কা পবিত্রতার উদ্দেশ্যে, পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে, নিজেকে পবিত্র করা, নিজের মন মনকে পবিত্র করা, নিজের ধন সম্পদকে পবিত্র করা হারাম থেকে, ওয়ামালি আহাদিন ইনদাহু মিন নিমাতিন তুজজা, তাফসীরকারগণ বলেছেন যে এই আয়াতগুলি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্য সম্পর্কে নাযিল হয়েছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্যকে দান করে কেউ হারাতে পারেনি, হযরত উমার উসমান আলী তারা বলছেন একটি হাদিস আছে হযরত আলী বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাবাকনা আবু বকর, আবু বকরের সাথে অনেকবারই আমরা প্রতিযোগিতা করেছি দান খেরাতের ক্ষেত্রে, এবার আবু বকরকে হারিয়ে দেবো, যেহেতু ধন সম্পদ আমাদের কাছে বেশি আছে, টাকা পয়সা বেশি আছে, সোনা দানা বেশি আছে, তো আবু বকরের কাছে কম আছে, আমরা মনে হারিয়ে দেবো, কিন্তু সাবাকনা, কিন্তু আমাদেরকে সর্বদাই তিনি হারিয়ে দিয়েছেন, কোনো সময় আমরা হারাতে পারিনি, এ সম্পর্কে একটি ঘটনা আছে উমারের আর আবু বকরের, জানেন না একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বললেন, হবে তোমার কি করলেন, বাড়ি থেকে অর্ধেক অর্ধেক গম থাকলে অর্ধেক, খজুর থাকলে অর্ধেক, সোনা থাকলে অর্ধেক, তানি থাকলে অর্ধেক, টাকা থাকলে অর্ধেক, সব অর্ধেক অর্ধেক করে, যা কিছু কাপড় থাকলে অর্ধেক, সব কিছু নিয়ে এসে মনে মনে সেদিন আবু হাবিব আমার খুব খুশি যে আজকে আবু বকরের আর্থিক সংকট আছে, অভাব আছে, তা আজকে দিতে যাবো না, হারিয়ে দেবো আবু বকরকে, নতুন জিজ্ঞেস করলাম হবে তোমারকে যে আমার মা তারা চালে আহলে, তুমি পরিবারের জন্য কিছু রেখে আসলে, কিছু রেখে আসলে, তিনি বলি আর আসতে আল্লাহ কাস্টম তো মালি মিসাইন অর্ধেক অর্ধেক করলাম, ভাজিয়ে তো বেরিয়েছে মালি অতারাক তো আহলি, আমার পরিবার পরিজন যেন অর্ধেক রেখে আসলাম, ভাগ করে আর অর্ধেক নিয়ে আসলাম আপনার খেদমতে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নো যা কিছু ছিল নিয়ে আসলাম বাড়িতে, জিজ্ঞেস করলেন মা তারা চালি আহলে তা আবু বকর, আবু বকর তোমার পরিবারের জন্য কিছু রেখে আসলে, তাদের খাবার দাবারের জন্য, খরচ খরচার জন্য, আবু বকর কি জবাব দিয়েছিলেন, তারাক তো লাহুম আল্লাহ ওয়া রাসূলা, তাদের জন্য আল্লাহ এবং তার রসুলকে ছেড়ে আসলাম, আল্লাহ সন্তুষ্টি রসুলের সন্তুষ্টি করে কি আসে, সমস্ত মাল যা কিছু বাড়িতে ছিল সেদিন যা ছিল, অভাব ছিল কিচ্ছু ছিল না, যা ছিল তাই নিয়ে আল্লাহ তাআলা মুহাম্মাদ, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বলছিলাম যে অনেকবারই আমরা চেষ্টা করেছি মোসাবাকা করার মানে প্রতিযোগিতা কম্পিটিশনের যখন আবুবকরকে এক একবার হারানো যায় কিনা দেখি, কিন্তু কোন সময় হারাতে পারি। আবুবকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আয়াত নাযিল হয়েছিল, ওয়া সায়জান্নাবুল আতকা, সবচেয়ে আতকা এই উম্মতের, সবচেয়ে আল্লাহ গুরু, বড় আল্লাহ গুরু কে এই উম্মতের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবুবকর। যিনি আতকা সবচেয়ে বেশি আল্লাহ গুরু, তাকে দূরে রাখা হবে জাহান্নাম থেকে, তার সম্পর্কে নাযিল হয়েছে। কিন্তু আয়াত যখন নাযিল হয় শানে নুজুল যাকে বলা হয়, তার সাথে সে আয়াতের ভাব অর্থ সীমিত থাকে না। ওই গুণে যারা গুণান্বিত হতে পারবে তারাও তার আওতাতে সামিল হবে। কথা বলতে পারছেন আমার তো? সুতরাং আল্লাহ গুরু যে ব্যক্তি হবে, আবুবকর যেমন জান্নাতে যাবেন তারাও জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে তাদেরকে দূরে রাখা হবে। এবং যারা আবুবকর কি উদ্দেশ্য দিতেন, আত্মার পরিশুদ্ধির জন্য, ধনকে পাক করার জন্য, এবং নিজের নাককে পাক করার জন্য, মনকে উদার রাখার জন্য, নিজের নাকের পবিত্রতার জন্য, ইমানের ইমানকে আরো উন্নত করার জন্য তিনি দান করতে এত জাক্কা, ওই উদ্দেশ্যে যারা দান করবে তারা তার অন্তর্ভুক্ত হবে। অমালে আহাদিন আইন্দাহু মিন নিমাতিন তুজজা, আল্লাহ বলছেন যে তার নিকটে কারো অনুগ্রহ নেই যা তিনি প্রতিদান দিচ্ছিলেন। এই কথা কি আবুবকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নাযিল হচ্ছে? আর এইরকমই প্রত্যেক মানুষকে হওয়া উচিত, যে এমন নয় যে যেই লোকটি আমার সাথে অবদান রেখেছে তাকেই দেব শুধু, না। আবুবকর রাদিয়াল্লাহু তাআলার উপর কারো অবদান ছিল না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সবচেয়ে বড় অবদান ইসলামের উপর এবং আমার উপর রয়েছে কার? আবুবকরের। ইন্না আমান্না নাস আলাইয়া বিসৌবতি সৌবতি ওয়া মালি, আবুবকর সহচর্য হওয়ার দিক দিয়ে এবং ধন সম্পদের দিক দিয়ে সবচেয়ে বড় ইহসান অবদান রয়েছে আবুবকরের আমার উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই অবদানের কথা স্বীকার করেছেন। তো আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কারো অবদান ছিল না, তিনি এমনিতেই সবাইকে দান করতেন। এইরকম গরিব হতে প্রত্যেক মানুষের মধ্যে, যে একজন গরিব মানুষ, অভাবী মানুষ আছে, তার কাছে কিছু আশা নেই যে ভবিষ্যতে সে কোনো সাহায্য করবে, না, দান করছেন। আশা নিয়ে যদি দান করে, আজকাল অধিকাংশ মানুষ আশার সাথে কাউকে যদি খাওয়ায় একটা আশা নেই, খাওয়ায় যদি এই লোকটিকে যদি খাওয়ায় তো এর সাথে একটা ব্যবসায় সম্পর্ক হতে পারে, এর দ্বারা এই কাজটি হতে পারে, এর দ্বারা অমুক কাজটি হতে পারে, এর দ্বারা অমুক কাজটি হতে পারে। একটা গরিব মানুষকে যদি সে সাহায্য করে, হয়তো দুজন গরিব আছে গ্রামে, আপনার একজন গরিবকে সাহায্য করে আয়োজন করছেন না, কেন? যে একজন গরিবকে করছেন তার বংশ বড়, আরে গরিব হলেও যদি লড়াই সূত্র হয় গ্রামে, তো এই লড়াইগুলো গ্রাম্য লড়াই যদি হয় তো এদের কাছে লাঠি আছে, এরা সাথ দিতে পারবে, আর এই গরিব তো কিছু করতে পারবে না, একা এর বংশের কোনো লোক নেই গ্রামে, ঠিক না? এইরকম যদি হয় কোনো স্বভাব পাওয়া যাবে না, এমনামান আমালে দিনিয়া নাকি পাওয়া যাবে না। হযরত আবুবকর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আল্লাহর রাহে দান করতেন, কারো কোনো অনুগ্রহ তার উপর ছিল না, আল্লাহ এবং রসুলের অনুগ্রহ অবশ্যই ছিল, এই দিক দিয়ে যে আল্লাহ হেদায়ত করেছেন, রসুলের মাধ্যমে তিনি হেদায়ত করেছেন, এই অনুগ্রহ অবশ্যই কেউ অস্বীকার করতে পারবে না, এই অনুগ্রহ প্রত্যেকের উপর রয়েছে। আমার তাছাড়া অন্যান্য সাহাবীদের কথা, অন্যান্য মুসলমানদের কথা, অন্যান্য মানুষ, এমনকি অমুসলিম যারা কৃতদাস ছিল তাদেরকে খরিদ করে করে তিনি স্বাধীন করেছেন, মুসলিম অমুসলিম যারা কৃতদাস থাকলে তাদেরকে স্বাধীন করেছেন আবুবকর রাদিয়াল্লাহু তাআলা। অমালে আহাদিন ইন্দাহু, তার নিকট, অমালে আহাদিন মানে কারো, আহাদ কারো, ইন্দাহু তার নিকট, মিন নিয়ামাতিন কোনো অনুগ্রহ ছিল না, যা তুজজা যার প্রতিদান দেওয়া হতে পারে, তিনি প্রতিদান দিচ্ছেন এইরকম কিছু নয়, যে কারো প্রতিদান দিচ্ছিলেন অনুগ্রহে অবদান ছিল তার উপর তার মানে বদলা দিচ্ছিলেন তিনি। তবে কি জন্য তিনি এই কাজ ভালো কাজ করছিলেন, আল্লাহর রাহে দান করছিলেন বা কোনো গরিব মিসকিন ইয়াতীমকে দান করছিলেন, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, তবে ইল্লা মানে কিন্তু, ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, তার পালনকর্তার সন্তুষ্টির কামনায়, ইবতিগা মানে কামনা, ইবতিগা মানে চাওয়া, কামনা করা, আর ওয়াজহুন মানে চেহারা, মুখমণ্ডল, এখানে আল্লাহ ওয়াজহের কথা বলা হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর চেহারা আছে, তবে আল্লাহর চেহারা আল্লাহর মতো। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আল্লাহর চেহারা আছে, কি বলবেন? বলবেন না যে না না না আল্লাহ নিরাকার, না, গুমরাই কথা, আল্লাহর চেহারা আছে। কেন আল্লাহর চেহারা আছে? বলে কোরআন আছে, দেখুন ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, ওয়াজহুন, ওয়াজহুন মানে শেষ চেহারা, আরবি ভাষা বুঝি, আরবি ভাষা ডিকশনারি খুলে দেখেন, ওয়াজহুন মানে কি? ওয়াজহুন মানে মুখমণ্ডল, ওয়াজহুন মানে চেহারা, বুঝতে পারছেন? তামার আকাশ মে ওয়াজহি রাব্বিকা জালাল ওয়াল ইকরাম, তিরা রহমান, ওয়াজহুন বলা হয়েছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জিল জালাল ওয়াল ইকরাম, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, ওয়াজহুন বলা হয়েছে তোমার রবের ওয়াজহ, ওয়াজহুনের চেহারা। তাহলে যদি আপনাকে প্রথম প্রশ্ন করা হয় আকীদা সম্পর্কে, যে আল্লাহ কি চেহারা আছে না? হ্যাঁ আছে, কেমন? কোরআনে বলা হয়েছে সেজন্য আছে, কেমন? যে আল্লাহর মতো, কেমন আর উত্তর কি বলবেন? আমরা জানি না আল্লাহ চেহারা, আল্লাহ কেমন জানেন? যেমন আল্লাহ কেমন জানি না তেমন আল্লাহর চেহারা কেমন তাও জানি, আল্লাহ কেমন যখন জানি না তখন আল্লাহর চেহারা কেমন তাও জানি না। আল্লাহ চেহারা আল্লাহর মত, যেমন মানুষের চেহারা মানুষের মত, ছাগলের মতো তো নয়, মানবের মতো নয়, হনুমানের মতো তো নয়, মানুষের চেহারা মানুষের মতো। তাহলে মখলুকের মধ্যে যদি তফাৎ থাকে, এক মখলুক এক সৃষ্টি অন্য সৃষ্টির চেহারা বা আকৃতিতে তফাৎ থাকে, তাহলে খালেক আর মখলুকের প্রস্তার সৃষ্টির যে তফাৎ আছে ওইরকমের তফাৎ এবং জানা নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করে, আইমা ইকরামের এই আকীদা ছিল স্বয়ং ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক এবং আমার সমস্ত ইমামদের এই আকীদা ছিল যে আল্লাহর আকার আছে। আমি তো বলি যে আমাদের দেশের হানাফি ভাইয়েরা যারা পথভ্রষ্ট হয়েছে এই আল্লাহর আকারের ক্ষেত্রে, কেন পথভ্রষ্ট হয়েছে? অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিতাব আছে ফিকহে আকবার, নোট করে নেন নাম কি, আর যদি কেউ দেখতে চায় আরবি ভাষা বইটি আমার কাছে আছে, আরবি ভাষাতে বইটি ফিকহে আকবার বইটির নাম, আকীদা সম্পর্কিত বই। এতে তিনি লিখেছেন যে আল্লাহর হাত আছে, ওয়ালিল্লাহ ইয়াদুল আল্লাহ হাত আছে, আল্লাহ হাত আছে মানে আকার আছে। ইমাম আবু হানিফার আকীদা এই ছিল যে আল্লাহর আকার আছে, এবং তিনি বলছেন হাত মানে শক্তি নাই, হাত মানে ক্ষমতা নাই, বরং হাত মানে আল্লাহর হাত যেমন ভাই আল্লাহর মতো। তার কথা দেখি, কার কথা বললাম এটি? ইমাম আবু হানিফার কথা শুনেন, ইমাম মালিকের কথা শুনলেন। ইমাম মালিকের দিকে কথা হল যে আল্লাহ কি আরো সেটা তো সমাসীন? তিনি বলেন আল ইস্তিওয়া মালুম, আল্লাহ আরো সেটা সমাসীন এটা জানা, জানা কেন? যে কোরআনে আছে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আর রহমান আল আরশ ইস্তাওয়া, রহমান দয়াবান আরো সেটা তো সমাসীন, তো জানা, যখন কোরআনে আছে তো জানা আল্লাহ আরো সেরকম সমাসীন। আমরা দোয়া করলে মনটা আমাদের উপর দিয়ে কেন যায়? প্রকৃতি মানুষের যে আল্লাহ আমাদের অনেক উর্ধে, অনেক উর্ধে, সুবহান রাব্বিয়াল আযীম দয়া করে আছেন, আর আল্লাহ বলেছেন আলা, আলা মানে কি? সর্বোচ্চ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সবচেয়ে নিচে আপনি পড়ে আছেন, গড়াগড়ি করছেন সেজদায়, আর আল্লাহকে বলছেন কি আলা, তাহলে আলা মানে কি? আল্লাহ সর্বোচ্চ নেন, অনেক উঁচুতে, সবচেয়ে রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলছেন সুবহান রাব্বিয়াল আলা, আর এর বাস্তবায়নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা সেজদাতে বলো সুবহান রাব্বিয়াল আলা। তো কি বলছিলাম যে আল্লাহর চেহারা আছে, তাহলে আল্লাহ চেহারা আল্লাহর মতো। ইমাম মালিক, ইমাম মালিকের কথা শেষ হয়নি, আল্লাহ মালুম, আল্লাহ যে আরো থেকে সমাসীন মানে আল্লাহর গুণগুলি জানা আছে, যেগুলো করেন আল্লাহর চেহারার কথা করার আছে জানা আছে, এইরকম অল্প মালুম আল্লাহর চেহারা জানা, ওয়াল কাইফ মাজবুলুন, তবে ধরন অজানা, ধরন মালা বলছেন না, বলছেন না, ধরন মানে কি? আকৃতি, আল্লাহর চেহারা কেমন, আল্লাহ আরো সে কেমন করে আছে, আল্লাহর হাত কেমন অজানা, মাজবুলুন, মাজবুল মানে অজানা। ইমাম মালিক রহমতুল্লাহ আকিদা, এই আকিদাই ছিল ইমাম আহমদের, ইমাম আহমদের কথা আজকে বললাম না, যেহেতু আকিদার দরকার ছিল না, তখন শেষ করতে হবে, সময় শেষ হয়ে গেছে। আলা, তবে এই যে দান করে কি জন্য? কারো অবদানের প্রতিদানের জন্য নয়, কাউকে বদলা দেওয়ার জন্য নয়, যে সে করেছে তাই আমি করি, যেমন আমরা মানুষের সাথে আত্মীয়তা রাখার জন্য করি, একজন উপহার দিয়েছে তো তাকে আমি উপহার দিলাম, তো এইরকম না, বরং আলা, বরং কি জন্য? তার মহান পালনকর্তা, এই যে আলা শব্দ এখানে ব্যবহার হয়েছে, মহান পালনকর্তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, মহান পালনকর্তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বা সন্তুষ্টি কামনায়, ইফতেখার শব্দকর্ত যদি করতে চান, সন্তুষ্টি কামনায়, মহান আল্লাহর সন্তুষ্টি কামনায়, যে যদি আমি এইভাবে নেকির কাজ করি তো মহান আল্লাহ সন্তুষ্টি হাসিল হবে, আর মহান আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে পারলে কালকে আমাকে যখন জান্নাতে যাবেন সবচেয়ে বড় নিয়ামত হবে যে আল্লাহর চেহারা দেখতে পাবে, আল্লাহর দিদার হাসিল হবে, আল্লাহকে দেখে ইল্লাতে যাওয়া ছিল রব্বিল আলা, ওয়ালা সাওফা ইয়ারদা, এবং ওয়ালা সাওফা মানে শীঘ্রই, সাওফা মানে শীঘ্রই, আল্লাহ মানে অবশ্যই, অবশ্যই শীঘ্রই কি হবে? ইয়ারদা, সে সন্তুষ্ট হয়ে যাবে, কে সন্তুষ্ট হয়ে যাবে? হ্যাঁ, জান্নাতি। এই একটি তাফসীর, এই একটি তাফসীর, আর একটি তাফসীর করে বলছি আপনাদের কাছে শুনতে চেয়েছিলাম যে আপনাদের কি ধারণা সম্পর্কে, সে সন্তুষ্ট হয়ে যাবে মানে যে জান্নাতে যাবে সে সন্তুষ্ট, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যদি আয়াত নাযিল হয়ে থাকে তাহলে প্রথম তার সম্পর্কে বলা হয়েছে তিনি সন্তুষ্ট হয়ে যাবেন, ঠিক না? যে ব্যক্তি আক্কা মুত্তাকি আল্লাহ গুরু সে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে তাকে দূরে রাখা হবে, ওয়ালা তাওফা ইয়ারদা, শীঘ্রই সে কি হয়ে যাবে? সন্তুষ্ট হয়ে যাবে, শীঘ্রই মানে মরার পরে, দুনিয়াতে আল্লাহ নাম দিতে পারে তাকে, দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি, আল্লাহ দিয়েছিলেন, অপশন দিয়েছিলেন, যেতে চাও তুমি বাদশাহ হতে চাও, রাজা হতে চাও, তুমি ধন সম্পদ চাও, ওহ পাহাড়কে আমি গোটা পাহাড়টাকে পর্বত থেকে আমি সোনা করে দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান না, আল্লাহ ধন সম্পদ চায় না, রাজা হইতে বাদশাহ চায় না, কিন্তু ইন্তেকালের পর একজন মুত্তাকি মানুষ ওয়ালা সাওফা ইয়ারদা অবশ্যই সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ এত নিয়ামত দিবেন কবরে তাকে, এত আরামের জীবন দিবেন ইল্লিনের জগতে, এত আরামের জীবন দিবেন পরকালে এবং পরকালের পরে জান্নাতে, ওয়ালা সাওফা ইয়ারদা অবশ্যই সে শীঘ্রই কি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। আর কেউ তো তফসীর করেছেন যে ইয়ারদার ফাইল কর্তা হচ্ছে আল্লাহ, ওয়ালা সাওফা ইয়ারদা, আল্লাহ শীঘ্রই তার উপর বা তাদের উপর কি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে ওই লোকের আবু বকর, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, সন্তুষ্টি প্রকাশ করবে। সন্তুষ্ট আল্লাহ হলে কি করবেন, আল্লাহ সন্তুষ্ট হলে যা করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন আমলের। এইভাবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়ালা সাওফা ইয়ারদা সূরাতুল্লাইল পর্যন্ত শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।